পাবনা জেলার সদর উপজেলার কলোনিয়া আহলে হাদিস জামে মসজিদ কর্তৃক মসজিদের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই মোবারকময় ফজিলতময় 48তম বার্ষিক ইসলামী জালসার সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত ওলামায়ে কেরাম এবং আইম্মায়ে মাসাজিদ এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম আমার অত্যন্ত আদরের মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত এবং আজকে সকালবেলায়ও মা বোনদেরকে নিয়ে মহিলা জালসায় অনেক বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে বয়ান শোনার পরে আজকের ইসলামী জলসার শেষ পর্যায়ে এসে কোরআনে কারিম এবং সহি হাদিস থেকে দুই একটি কথাবার্তা আপনাদের সামনে পেশ করার এবং আপনাদেরকে অত্যন্ত সবরের সাথে ধৈর্যের সাথে এই মজলিসে বসে এই কথাগুলো শোনার জন্য যে রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, রাত অনেকটুকু মোটামুটি শীতের রাত হয়ে গিয়েছে, আমরা দীর্ঘ সময় আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে সামান্য কিছু কথাবার্তা বলে আজকের ইসলামী জালসার সমাপ্তি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই অল্প সময়ের মধ্যে যে বিষয়টির উপরে আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব, বিষয়টি হল আওয়াইকু ইত্তেবাউস সুন্নাহ ওয়াল হাজরি মিনাল বিদআ, অর্থাৎ সুন্নতের ইত্তেবা করার ক্ষেত্রে এবং বেদাত থেকে সতর্ক থাকার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সমূহ, অর্থাৎ কোন কোন প্রতিবন্ধকতার কারণে, কোন কোন বাধার কারণে আমরা সুন্নতের এত্তেবা করতে পারি না, বেদাত থেকে দূরে থাকতে পারি না। এই প্রতিবন্ধকতাগুলো যদি আমাদের জানা থাকে তাহলে এই প্রতিবন্ধকতাগুলো দূর করলেই আমরা সুন্নতের এত্তেবা করতে পারব এবং বেদাত থেকে সবসময় দূরে থাকতে পারব। এজন্য এই প্রতিবন্ধকতাগুলো জানা আমাদের খুবই জরুরি। এই বিষয়ের উপরে আমরা আজকের এই ইসলামী জালসায় সামান্য কিছু কোরআন সুন্নার আলোকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? যে আপনারা একটু কথা বলবেন, কিছু জিজ্ঞাসা করলে কথা বলার চেষ্টা করবেন, তাহলে আমি বুঝবো যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন। কথাবার্তা না বললে তো আমি মনে করব যে আমার কথা আপনারা বুঝতেছেন না, আপনাদের কথা আমি বুঝতেছি না। তাহলে আমাদের পরিশ্রমটা কষ্টটা সার্থক হবে না। এজন্য আমরা চেষ্টা করব একেবারে সহজ ভাষায়, কারণ এটা এমন একটা এলমি মাজলিস, এমন একটা ক্লাস যেখানে শিক্ষিত উচ্চশিক্ষিত ভাইয়েরাও আছেন, আবার সাধারণ শিক্ষিত ভাইয়েরও আছেন, আবার লেখাপড়া জানেন না এরকম ভাইয়েরও আছেন। এখানে বৃদ্ধ মুরব্বীরও আছেন, যুবক কিশোর শিশুরও আছেন, সব স্তরের সব ধরনের সব পেশার ভাই বোন আমাদের এই ইসলামী জালসার মধ্যে আছে। এজন্য আমরা কোনো কঠিন শব্দ বলার চেষ্টা করব না, এবং ইংরেজি, ফার্সি, উর্দু, হিন্দি, জাপানি, চাইনিজ কোনো ভাষা বলারও চেষ্টা করব না। আমরা বাংলাভাষী মানুষ, আমরা বাংলা ভাষায় সহজভাবে, একেবারে সরলভাবে, যাতে আমরা দিনকে বুঝি, কথাগুলো বুঝি, সেইভাবে আমরা বলার চেষ্টা করব, যদি রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন। তো এই জন্য ক্লাসে একটু কথা বলতে হবে। আমি যদি যেটা জিজ্ঞাসা করব আপনারা একটু কথা বলবেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ, এটা সবাই জানেন। কারণ এই আয়াতে কারিমাটা আমাদের সবারই মোটামুটি জানা আছে, সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি ইনসানকে এবং জিনকে, এই দুটি জাতিকে আমি সৃষ্টি করার মূল উদ্দেশ্য হল ইল্লা লিয়াবুদুন, এই দুটি জাতি শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদতের জন্য রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে আমাদের কাজ হলো সবসময় কি করা? আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর বন্দেগী করা। এই উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। সুতরাং আমাদের ডিউটি, আমাদের কর্তব্য, আমাদের কাজ হল সার্বক্ষণিক সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে থাকা। এখন ইবাদতটা করব কিভাবে? ইবাদত করব কার? দুটো জিনিস ঠিক করতে হবে। প্রথম ঠিক করতে হবে ইবাদতটা করব কার, বলেন দেখি ইবাদত করব কার? উত্তরটা পুরোপুরি হয়নি, নাম্বার কিছু কম পাইবেন, দশের মধ্যে পাঁচ পাইবেন, দশের মধ্যে আটও পাইবেন না, নয়ও পাইবেন না। উত্তরটা আরেকটু সুন্দর করে বললে দশের মধ্যে নয় পাইবেন। যে বলতে হবে যে আমরা ইবাদত করব কার? একমাত্র আল্লাহ। যদি একমাত্র আল্লাহর বলেন তাহলে দশের মধ্যে নয় পাইবেন। দশের মধ্যে নয় পাইলে কি কি মার্কস এটা? যে মাশাআল্লাহ, দেখছেন ডিজিটাল যুগের মানুষ, মুরব্বীরও জানে এটা এ প্লাস, দশের মধ্যে নয়। তাহলে বলতে হবে ইবাদত করব কার? একমাত্র আল্লাহর। একমাত্র থাকতে হবে, একমাত্রকে কখনো বাদ দেওয়া, একমাত্র বাদ দিলেই এই সুযোগে শেরেক ঢুকে পড়বে। একমাত্র থাকলে শেরেক ঢুকার কোনো ছিদ্র পাবে না, রাস্তা পাবে না। আজকে মুসলিম উম্মার মধ্যে শেরেক ঢুকার বড় কারণ, মুসলিম উম্মা থেকে একমাত্র উঠে গেছে। আল্লাহর ইবাদত করবে, একমাত্র করবে না, আল্লাহরও করবে, বুজুর্গেরও করবে, আল্লাহরও করবে, দরবারেরও করবে, আল্লাহরও করবে, কবরেরও করবে, আল্লাহরও করবে, গাছেরও করবে, আল্লাহরও করবে, মাছেরও করবে, আল্লাহরও করবে, আরো বিভিন্ন ধরনের বিভিন্ন মাখলুকের ইবাদত করবে। একমাত্র নাই। কিন্তু আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে আমাদেরকে কি শিখাইলেন? ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাঈন। দুই জায়গায় দুইবার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকা ইয়াকা বলছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইচ্ছা করলে একবার ইয়াকা বললেও হয়তো, ইয়াকা নাবুদু ওয়া নাস্তাঈন। কিন্তু রাব্বুল আলামিন দুইবার দুইবারই বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি একমাত্র আপনার, সাহায্য চাই একমাত্র আপনার কাছে। সুবহানাল্লাহ। ইয়াকা মানে হলো কি? ইয়াকার বাংলা কি বলেন? একমাত্র। তাহলে নাবুদু ইবাদত হবে ইয়াকা, একমাত্র আল্লাহর। আর সাহায্য চাইতে হইলে, কোনো কিছু দরকার হইলে, অভাব অভিযোগ প্রয়োজন যা কিছু দরকার, এইগুলো চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে, আর কোথাও চাওয়া যাবে না। একমাত্র আল্লাহর কাছে যত চাইব তত আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, যত চাইব তত শুধু নেকি হয়, যত চাইব তত শুধু ইমান তাওহীদ মজবুত হবে। কিন্তু একমাত্র আল্লাহর কাছে বাদ দিয়ে ডানে বামে অন্য কারো কাছে যদি চাই, খাজা বাবার কাছে যদি চাই, তাহলে ইমান বৃদ্ধি পাওয়া তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হওয়া তো দূরের কথা, আমার আপনার ইমানও বরবাদ, ইমানও শেষ। তাহলে ইয়াকা থাকতে হবে আমাদের। তাহলে আমাদের মাবুদকে অনেকে কয় আল্লাহ, এখনো ঠিক হয় নাই তাওহীদ। আমাদের মাবুদকে একমাত্র আল্লাহ, খালি আল্লাহ বললে হবে না, কি বলতে হবে? একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেন বাংলা, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা যদি বলেন নাম্বার পাইবেন পাঁচ দশের মধ্যে। আর যদি বলেন আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই, তাহলে দশে নয়। এই কালেমার অর্থটাও আজকে মুসলিম উম্মা ভুলে বসছে, কালেমার অর্থ জানে না সঠিক করে। কেউ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ কেউ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, শাসনকর্তা নাই। কালেমার কত অর্থ দেখছেন, এক একজন কালেমার এক এক ভাবে অর্থ করে। কিন্তু মুসলিম উম্মার কাছে, সমগ্র মুসলিম উম্মার কাছে কালেমার অর্থ হবে একটা, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ হবে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। মুখস্থ করে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক সত্যিকারের কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া যদি কোনো মাবুদ নাই, এটা বললে অর্থটা পরিপূর্ণ হয় না। কারণ আল্লাহ ছাড়া মাবুদ হাজার হাজার লক্ষ লক্ষ আছে, আল্লাহ ছাড়া অসংখ্য মাবুদ আছে, ওই মাবুদ গুলা হইল বাতিল মাবুদ। আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হইলেন হক মাবুদ, সত্যিকারের মাবুদ। বাকি সবগুলা দুই নম্বর মাবুদ, বাকি সবগুলা ভেজাল মাবুদ, বাকি সবগুলা নকল মাবুদ। একমাত্র হক মাবুদ হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর সাথে একটা সিফাত যোগ করবেন, খালি আল্লাহ কইবেন না, আল্লাহর সাথে বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা, কমপক্ষে একটা হলেও বলবেন। এই জন্য খালি আল্লাহ রে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা বলা বেয়াদবি, খালি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো আল্লাহ আল্লাহ আল্লাহ এই জিকির করেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কখনো জীবনে আল্লাহ আল্লাহ আল্লাহ করেন নাই। এরকম সহি হাদিস তো দূরের কথা, কোন দঈব কোন জাল হাদিসও নাই যে সাহাবিরা এরকম সবাই বসে বাতি নিবাই দিয়ে আল্লাহ আল্লাহ করতেন, এরকম কোন হাদিস আছে শুনছেন কোনোদিন? কেন করেন নাই? আল্লাহর নাম তো যত জপে তত মধুর লাগে, কত মজা লাগে, সবাই মিলে লাইট বন্ধ করে বাতি বন্ধ করে কলবের দিকে খেয়াল করে যদি জোরে জোরে জিকির করতে থাকে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, সুন্দর লাগে না? কি বলেন? ভালোই তো লাগে, শীত চলে যায় গরম লাগে। আবার আল্লাহ আল্লাহ করতে করতে কেউ দৌড়ায় স্টেজে উঠে যাইতে পারে, আবার কেউ দৌড়ায় হুজুরের মাইক নিয়ে দৌড় দিতে পারে, আবার কেউ হুজুরের গলা ধরে দৌড়াইতে পারে লাফাইতে পারে, কেউ বাস ধরে উপরে উঠে যাইতে পারে, চতুর্দিকে এক পাগলামির মহাতাণ্ডব শুরু হয়ে যেতে পারে। কয় সবাই আল্লাহর পাগল হয়ে গেছে, সব আল্লাহর পাগল, কিন্তু সাহাবা ইকরাম সারা জিন্দেগি আল্লাহর জিকির করেছেন এইরকম পাগল জীবনে একজন সাহাবিও হন নাই। একজন সাহাবিও জিকির করতে করতে এরকম পাগল হয়ে গেছে, লাফ মেরে খেজুর গাছে উঠে গেছে, এরকম কোন নজির আছে? একজন সাহাবি জিকির করতে করতে লুঙ্গি খুলে ফেলছে, এরকম নজির আছে? একজন সাহাবি জিকির করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা ধরে ঝুলা শুরু করে দিছে, এরকম নজির আছে? একটা জাল হাদিসও নাই। তাহলে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর জিকির করেছেন, কিন্তু শুধু আল্লাহ আল্লাহ করেন নাই। কেন করেন নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নামটাকে শুধু আল্লাহ আল্লাহ বলা এটা আল্লাহর সাথে বেয়াদবি। আল্লাহর জিকির অবশ্যই করতে হবে, তবে সেই জিকিরের মধ্যে আল্লাহর আগে অথবা আল্লাহর পরে একটা সিফাত যুক্ত করতে হবে। আল্লাহর আগে সিফাত যুক্ত করে বলতে হবে সুবহানাল্লাহ, বলেন দেখি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এইভাবে আল্লাহর আগে সিফাত যুক্ত করতে হবে, অথবা আল্লাহ শব্দের পরে একটা সিফাত যুক্ত করতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হয় আল্লাহর আগে অথবা আল্লাহর পরে একটা সিফাত যোগ করে আল্লাহর জিকির করতে হবে। এই জন্য সুন্নতি জিকির হইল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলা হলো সুন্নতের জিকির। শুধু আল্লাহ আল্লাহ অথবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অথবা হু হা হু হা, এগুলা হলো সব সুন্নতের বিপরীত জিকির। আমার ভাইরা এবং বোনেরা, আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হইলেন আমাদের একমাত্র মাবুদ, এটা হলো মাবুদের তাওহীদ। অর্থাৎ আমাদের মাবুদ হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখন ইবাদতটা করব কিভাবে, ইবাদতের পদ্ধতিটা কি হবে, ইবাদতের সিস্টেমটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনে কারিমে ওয়া আকিমুস্সালাহ ওয়া আকিমুস্সালাহ, কোরআনে কারিমের কতবার বারবার আসছে, অসংখ্য বারে কোরআনে কারিমে এই আয়াতটা আসছে। আচ্ছা, আল্লাহ বললেন ওয়া আকিমুস্সালাহ, সালাত কায়েম করো, সালাত কেমনে কায়েম করবেন? সালাত শব্দের অনেকগুলো অর্থ আছে, তন্মধ্যে একটা অর্থ হইল নাস, নাসকেও আরবিতে সালাত বলে। এই জন্য দেখবেন আজকে ওয়াজ মাহফিলে অনেক বক্তারা নাচে, দেখছেন নি বক্তার নাচ, বক্তাও নাচে শ্রোতাও নাচে, বক্তাও গান গায় শ্রোতাও গান গায়, সালাতের একটা অর্থ আছে নাচ। এখন সবাই মিলে আপনারা, আমরা সবাই মিলে এখানে মসজিদে এসে সবাই মিলে একটা নাচের অনুষ্ঠান করলাম, করে বললাম ভাইরা সবাই আমরা সালাত কায়েম করে ফেলছি, হবে হবে না কেন? সালাত মানি তো নাচ, তোর সালাত করলাম অসুবিধে কি, কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন শর্ত আরোপ করে দিয়েছেন, আমি আল্লাহর ইবাদত হইতে হইলে, আমি আল্লাহর ইবাদত করতে হইলে কিয়ামত পর্যন্ত একটা তরিকায় ইবাদত হইতে হবে, ওই তরিকার সাথে যদি না মিলে আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত কবুল করবেন না। যদি ওই তরিকার সাথে মিলে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতটা কবুল করবেন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে মহব্বত করতে চাও, যদি আল্লাহর ইবাদত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর সুন্নতের ইত্তেবা করা লাগবে, নবীর সুন্নতের এত্তেবা করতে হবে, এত্তেবা। এই এত্তেবাটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহর জিকির করব, আল্লাহর জিকির যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা অনুযায়ী হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকির কবুল করবেন, না হয় সারা জিন্দেগি জিকির করতে পারবো, রাব্বুল আলামিন ওই জিকির কবুল করবেন না। সারা জীবন দরুদ পড়বো, ওই দরুদ যদি নবীর সুন্নতের এত্তেবার আলোকে না হয়, সারা জীবন মজার সুরে মধুর সুরে দরুদ পড়তে পারবো, ওই দরুদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এজন্য দেখেন সবাই মিলে যদি মজার সুরে মহব্বতের সুরে সবাই যদি এখন পড়ি, বালাগাল উলা বিকামালিহি মজার সুরে মহব্বতের সাথে পড়েন সবাই, সবাই পড়লাম মহব্বতের সারে, সারা জিন্দেগি মহব্বতের সুরে বালাগালুলা পড়তে পারবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দরুদ হিসাবে আল্লাহর জিকির হিসাবে কিয়ামত পর্যন্ত কবুল করবেন না। কেন করবেন না? বলে এত মহব্বতের সুরে এত মজার সুরে ফুটছি কবুল হবে না কেন? হবে না, এজন্য এই দরুদ আমার নবীর যুগে ছিল না, আমার নবীর সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তাবে তাবেঈনদের যুগে ছিল না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই দরুদ পড়তে পারেন নাই, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি পড়তে পারেন নাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পড়তে পারেন নাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পড়তে পারেন নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পান নাই, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি পান নাই, কারণ তাদের আমলে এই দরুদ ছিল না। এই দরুদ মক্কায় তৈরি হয় নাই, মদিনায় তৈরি হয় নাই, এই দরুদ তৈরি হয়েছে মেড ইন ইরান, ইরানে তৈরি হয়েছে এই দরুদ। সেই ইরানের দরুদ আজকে বাংলাদেশের ঘরে ঘরে, দোকান উদ্বোধন করতে গেলে এই দরুদ, বাড়ি উদ্বোধন করতে গেলে এই দরুদ, ওয়াজ মাহফিল শুরু করতে গেলে এই দরুদ, যে কোনো জায়গায় যে কোনো কিছু উদ্বোধন করতে গেলে ইরানের তৈরি শেখ সাদী রহমতুল্লাহ এর দরুদ না হইলে হয় না। তাহলে এটা দিয়ে কিয়ামত পর্যন্ত উদ্বোধন করেন আল্লাহ পাক কবুল করবে না। কেন? আল্লাহ পাকের শর্ত হলো যে আমার নবীর সুন্নত তরিকায় না হইলে কোন দরুদ কোন ইবাদত কবুল হবে না, সেটা যেই ইবাদতে হোক। সমস্ত ইবাদত কবুলের অন্যতম শর্ত হইল যে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় হইতে হবে। এটার নাম হলো সুন্নতের তাওহিদ, এত্তেবার তাওহিদ। এত্তেবার তাওহিদ না হইলে আল্লাহ পাক ইবাদত কবুল করেন না। মাবুদের যেমন তাওহিদ লাগবে, ইবাদতের তরিকারও তাওহিদ লাগবে। তাওহিদ দুই ধরনের তাওহিদ লাগবে, একটা তাওহিদ লাগবে মাবুদের তাওহিদ, ইবাদত হইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, একমাত্র মাবুদের জন্য। যদি ইবাদত একমাত্র মাবুদের জন্য না হয় মাবুদের তাওহীদ যদি না থাকে সারা জিন্দেগি ইবাদত করব, কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই সারা জিন্দেগি আমল করেছে, আল্লাহ পাক কোন ইবাদত কবুল করেন নাই। কেন করেন নাই? আব্দুল্লাহ ইবনে উবাইর মধ্যে মাবুদের তাওহীদ ছিল না। সেই যে আবাদত বন্দেগী করত, এই আবাদত বন্দেগী দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করত, মাবুদের জন্য করত না। এজন্য সারা জীবন আবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন আবাদত কবুল করেন নাই। ঠিক একইভাবে তরিকার তাওহীদ, আবাদতের সিস্টেমের তাওহীদ। এজন্য ইসলামের প্রথম শর্ত হইল, প্রথম বেনা হইল শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুইটি জিনিসের তাওহীদ থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর তাওহীদ যেমন থাকতে হবে মাবুদের ক্ষেত্রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তাওহীদ থাকতে হবে ইবাদতের তরিকার ক্ষেত্রে। দুইটা তাওহীদ। আমরা শুধু সবসময় আল্লাহর তাওহীদের কথা শুনি, কিন্তু আল্লাহর তাওহীদ যেমন ফরজ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবার তাওহীদও ফরজ। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবার তাওহীদ না থাকলে, অর্থাৎ ইবাদত যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না হয়, অন্য যত বড় বুজুর্গের তরিকায় হোক না কেন, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে কিয়ামত পর্যন্ত তরিকা কয়টা? কথা বলো না দেখি, কিয়ামত পর্যন্ত তরিকা হবে কয়টা? তরিকা হবে কিয়ামত পর্যন্ত একটা। সেই তরিকার নাম কি? তরিকায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একজন মুসলিমের সামনে 126 তরিকা থাকতে পারে না। তরিকা কয়টা? আল্লাহকে পাওয়ার তরিকা কয়টা? একটাই। আল্লাহকে পাওয়ার জন্য 126 তরিকার দরকার নাই। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, লক্ষের উপরে সাহাবী ছিলেন, তারা আল্লাহকে পাইছেন কি পান নাই? সাহাবায়ে কেরাম আল্লাহকে পাইছেন? অনেকে কয় না, মনে পায় নাই। সাহাবায়ে কেরাম আল্লাহকে পাইছেন? পাইছেন তো পাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেটও দিয়ে দিয়েছেন, জান্নাতের সনদপত্র দিয়ে দিয়েছেন আল্লাহ পাক। কিভাবে? কোরআনে কারীমের অসংখ্য আয়াতে সাহাবায়ে কেরামের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ سبحان الله আনসার আর মুহাজির সাহাবীদের জন্য আল্লাহ পাক জান্নাত বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ওয়া আআদ্দা লাহুম জান্নাত, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। তাহলে ওই সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি হয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, কোন তরিকার মাধ্যমে পেয়েছেন? তরিকায়ে সিস্তিয়া, তরিকায়ে নকশবন্দিয়া, তরিকায়ে মুজাদ্দিদিয়া, তরিকায়ে খাস মুজাদ্দিদিয়া, তরিকায়ে সিস্তিয়া সাবেরিয়া, তরিকায়ে সিস্তিয়া নিজামিয়া। তাহলে কোন তরিকায় পাইছেন? তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তরিকার মাধ্যমে যদি সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হইতে পারেন, তাহলে আমি আপনি কেন এই তরিকার মাধ্যমে আল্লাহকে পাবো না? আমার আপনার জন্য কেন 126 তরিকা লাগবে? কি বলেন? সাহাবায়ে কেরাম যদি এই তরিকার মাধ্যমে যদি আল্লাহকে পাইতে পারেন, আল্লাহর ওলি হইতে পারেন, তা আমি আপনি পারবো না কেন? সমস্যাটা কোন জায়গায়? তাবেঈন কেরাম তাবে তাবেইনে কেরাম, যুগে যুগে ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম, তারা সকলে এই তরিকার মাধ্যমে আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহকে পেয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন তরিকায় আল্লাহকে পেয়েছেন বলেন দেখি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে সৃষ্টিয়া তরিকা ছিল কি? নকশবন্দিয়া, কাদেরিয়া? তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন তরিকার অনুসারী ছিলেন? তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণ করে আল্লাহকে পাইতে পারেন, তাহলে আবু হানিফা রহমতুল্লাহ এর অনুসারীরা কেন সিস্তিয়া, নকশবন্দিয়া, সাবেরিয়া, মুজাদ্দিদিয়া লাগবে? কি বলেন? আমাদের ইমাম যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণ করে আল্লাহকে পাইতে পারেন, তা আমাদের কেন ১২৬ তরিকা দরকার হবে? তাহলে হয় ইমাম, আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি হয়তো আল্লাহকে পান নাই, দুইটার একটা হবে, হয় উনি আল্লাহকে পায় নাই আমরা পাইছি, অথবা উনি পাইছেন আমরা পাই নাই। কারণ উনি যদি পান তো উনার আমলে তো সৃষ্টিও নাই, সাবেরিও নাই, নকশবন্দিও নাই, মুজাদ্দিদিও নাই, তো উনি পাইল কেমনে আল্লাহকে? তো উনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণ করে আল্লাহকে পাইতে পারেন, তা আমরা পাবো না কেন? এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, এই জন্য এবাদতের তাওহিদ থাকতে হবে। এবাদতের তাওহিদ, এবাদতের তাওহিদ দুই রকমের, একটা হলো মাবুদের তাওহিদ, আরেকটা হলো এবাদতের তরিকার তাওহিদ। এই তরিকার তাওহিদটাকে বলা হয় এত্তেবাউস সুন্নাহ, সুন্নতের এত্তেবা। সুন্নতের এত্তেবা করে অল্প এবাদত করলেও বেদাতি আমল শত শত হাজার হাজার আমলের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমালুন কলিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআতিন। সুন্নতি আমল অল্প করা বেদাতি আমল বস্তায় বস্তায় করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। বাংলাদেশের অনেক ভাইয়েরা কয় সৌদি আরব গেছি, দেখছি সৌদি আরবের লোকেরা সুন্নত পড়ে না, কয় না বাংলাদেশে, কয় রে মিয়া, কয় আমাদের মতো আমল পৃথিবীর কেউ করে না, আমরা ফরজ পড়ি, সুন্নত পড়ি, ওয়াজিব পড়ি, নফল পড়ি। কয় সৌদি আরবে দেখে আসছি এরা খালি ফরজ পড়ি, দৌড় দেয়, এরা সুন্নত পড়ে না, নফল পড়ে না। সৌদি আরবের একজন মানুষ ধরেন পড়ল না, সুন্নত পড়ে নাই, নফলও পড়ে নাই, খালি ফরজ পড়ছে, কিন্তু ফরজ পড়ার পরে আর কোন শেরেক করে নাই। আর বাংলাদেশের একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ পড়ল, সুন্নত পড়ল, ওয়াজিব পড়ল, মুস্তাহাব পড়ল, সব নামাজ পড়ল, তাহাজ্জুদ পড়ল, আওয়াবিন পড়ল, চাষ্ট পড়ল, সব পড়ছে। পড়ার পরে কিছুক্ষণ পরে গিয়ে মাজারের সামনে, কবরের সামনে যাই সেজদা দিয়ে দিছে। তাহলে এই লোকে যা ফরজ পড়ল, যা সুন্নত পড়ল, যা নফল পড়ল, সব জিরো, সব মাইনাস। তাহলে সব পড়ার পরে যদি শেরেক করে সব বরবাদ, আর সৌদি আরবের লোকটা খালি ফরজ পড়ছে কিন্তু শেরেক করে নাই, তার তো ফরজটা আছে, তা আপনি বেশি পড়ে লাভ কি হয়েছে? এই জন্যই আল্লাহ রসুল সাল্লাম বলছেন, আমালুন কলিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআতিন। বিদআতি পদ্ধতিতে অনেক অনেক আমল করার চাইতে সুন্নতের আলোকে অল্প আমল করা অনেক উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য আমল কম করব, কিন্তু সেটা হইতে হবে এক নম্বর আমল, পিওর আমল, সহি আমল, সেটা হইতে হবে এত্তেবায়ে সুন্নার আলোকে আমল। এত্তেবায়ে সুন্নার আলোকে আমল হলে জান্নাত পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা দিছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে আমার যে উম্মত আমাকে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে অস্বীকার করে, আবার কারা আপনার উম্মতের অস্বীকার করে কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবাহ। মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করে, যে আমার সুন্নতের ইত্তেবা করে, আমাকে অনুসরণ করে, এই লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে লোক আমার সুন্নতের নাফরমানি করে, আমার সুন্নত অনুসরণ করে না, সে আমাকে অস্বীকার করে। তাহলে সুন্নত না মানলে, সুন্নতের বাহিরে গেলে জাহান্নামে যাওয়া লাগবে, আর সুন্নতের ইত্তেবা করলে, সুন্নতের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের সামনে যে অবস্থা আমাদের সমাজে, বিশেষ করে আমাদের এই দেশে, সুন্নতের ইত্তেবা নাই, সব জায়গায় শুধু বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত, বেদাত আর সয়লাব। কিন্তু এটা যে বেদাত, এটা যে গুনার কাজ, এটা বোঝানো অনেক কঠিন কাজ। কারণ বেদাত তো সুন্দর, বেদাতি আমল যেগুলো, এগুলো দেখতে অনেক অনেক সুন্দর, বাহ্যিকভাবে অনেক সুন্দর। বেদাতি দরুদ সুন্দর, বেদাতি জিকির সুন্দর, বেদাতি নিয়ত সুন্দর, বেদাতি সব আমল সুন্দর। এজন্য কয় এগুলো বেদাতে হাসানা। আপনি বলবেন যে ভাই এগুলো তো বেদাত, কয় রে মি এগুলো বেদাত হলে কি হবে, এগুলো বেদাতে হাসানা, এগুলো সুন্দর বেদাত। তো বেদাতে সাইয়্যা কোনগুলা, খারাপ কোনগুলা? বেদাত তো সবগুলোই সুন্দর। যদি মূল টাকার চাইতে নকল টাকা বেশি সুন্দর না হয়, জাল টাকা যদি বেশি সুন্দর না হয়, বাজারে জাল টাকা চলে না। সঠিক জিনিসের চাইতে বেজাল জিনিস যদি দেখতে সুন্দর দেখা না যায়, ওই জিনিস বাজারে বিক্রি হবে না, কেউ নিবে না। জমিনের মূল ফসলের চাইতে আগাছা দেখা যায় অনেক সুন্দর, অনেক স্বাস্থ্যবান, অনেক মোটা তাজা। জমিনে ধান লাগাইছেন, পাট লাগাইছেন, ক্ষেত লাগাইছেন, দেখবেন মূল ফসলের চাইতে আগাছাগুলো খুব মোটা তাজা। সারও দিতে হয় না, ওষুধও দিতে হয় না, অটোমেটিক মোটা তাজা হয়ে উপরে উঠে যায়। বেদাতগুলো এরকম, এগুলো সমাজের মধ্যে এমন সুন্দরভাবে স্বাস্থ্যবান হয়ে গজায়, সুন্নত সেই তুলনায় নিচে পড়ে থাকে। সুন্নত ওই বেদাতের ছাপে নিচে পড়ে থাকে, কিন্তু বেদাত খুব শক্তিশালী হয়ে গজায়। কিন্তু যখন এগুলোকে সুন্দর দেখে, তখন মানুষ কয় এটা এত সুন্দর, এটারে আবার বেদাত কয়। তো বেদাত তো সুন্দরই হবে, বেদাত যদি সুন্দরে না হইতো, তো বেদাত তো পৃথিবীর কোনো মানুষ করত না, সুন্দর দেখেই তো করে। এজন্য আমার ভাইয়েরা দেখেন, আজকে আমাদের ওজুর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজুর মিল নেই, মিল আছে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজুর শুরু হইতো বিসমিল্লাহ দিয়ে, আমাদের ওজুর শুরু হয় কি দিয়ে বলেন দেখি? তাহলে নবীলামের অজু কি এটা দিয়ে শুরু হইতো? এরপরে আমাদের দেশে শুরু হয় বিসমিল্লাহ ইসলাম, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন ওয়াল কুফরু জুলমাতুন। এটা পারেন নি আপনারা? এটা হলো ওজুর দোয়া। তাহলে ওজুর নিয়ত দিয়ে, ওজুর দোয়া দিয়ে আমরা ওজু শুরু করি, ওজু স্টার্ট করি। আবার অনেক বইতে দেখবেন মুখমণ্ডল দোয়ার দোয়া, হাত দোয়ার দোয়া, মাথা মাছে করার দোয়া, পা দোয়ার দোয়া, কত রকমের দোয়া ওজুর সাথে। অথচ এই সকল দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, পড়েন নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজুর সাথে যদি আমার ওজু না মিলে, তাহলে সুন্নতের ইত্তেবা হয় নাই, সুন্নতের সাথে মিলে নাই, আমার ওজু হয়ে গেছে বেদাতি ওজু। এই জন্য আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজুর সাথে আমার ওজু মিলাইতে হবে। আমার ভাইরা এবং বোনেরা, আমরা সতর্ক হই, আমার ওযুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর সাথে মিলাই। বুখারি মুসলিম হয়তো আমার পছন্দ না, বুখারি মুসলিম হলো লা মাযহাবীদের দলিল। লা মাযহাবীরা এখন বুখারি পড়ি পড়ি গোমরা হয়ে যাইতেছে, বাংলা বুখারি পড়ে। তাহলে বুখারি দরকার নাই, মুসলিম দরকার নাই, আপনি তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, যেই হাদিসের কিতাবটা আমার আপনার কাছে ভালো লাগে, পছন্দ হয়, সেই হাদিসের কিতাবটা পড়ে ওই হাদিসের সাথে আমার আপনার ওযুটাকে মিলান। আপনার কাছে যেটা পছন্দ, যেটা ভালো লাগে সেটার সাথে মিলান। বুখারী মুসলিম মিলাইতে হবে, জরুরি না। মিলাই দেখেন আমার নবীর ওযুর সাথে আমার ওযুর মিল আছে কিনা, যেটা যেটা অতিরিক্ত আছে এটা এটা কমাইতে হবে। কমাইলে কয় দেখো এরা এবাদত কমাই দিতেছে, এরা এবাদত চোর, নাউজুবিল্লাহ। কয় দেখো আমরা একটু এত সুন্দর করে একটা নিয়ত পড়তাম ওযুর, এখন কয় ওযু এটা এর নিয়ত এটা লাগবে না। একটা সুন্দর ওযুর দোয়া পড়তাম, কয় দোয়া এটাও লাগবে না। হাত ধোয়ার সময় পড়তাম, মুখ ধোয়ার সময় পড়তাম, কয় এটাও লাগবে না। তাহলে এবাদত কমাই দিতেছে, এবাদত কমানো হচ্ছে না। দুই নম্বর এবাদত, ভেজাল এবাদত, নকল এবাদত কমানো হচ্ছে। আপনি সুন্নতের আলোকে এবাদত করেন তো বলে আমরা যে ওই দোয়া পড়তেছি, নিয়ত পড়তেছি, এটা কি খারাপ কিছু করতেছি? বাহ্যিকভাবে দেখতে, অর্থের দিক থেকে স্বাভাবিকভাবে অসুন্দর মনে হয় না, কিন্তু এটার মধ্যে সবচেয়ে বড় অসুন্দর, সবচেয়ে বড় বিষ লুকায়িত আছে। সেই বিষ, সেই অসুন্দর হইল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা, এই নিয়াতটা বলেন নাই, শেখান নাই। সুতরাং আমি যখন পড়তেছি, আমি যখন বলতেছি, এখানে অনেকগুলো জিনিস একত্রিত হয়ে যাচ্ছে। হয় আমার নবী দায়িত্ব পালনে খেয়ানত করছেন, নাউজুবিল্লাহ, আমার নবীকে আল্লাহ বলছিল শিখাই দিতে, আমার নবী শিখাইতে ভুলে গেছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিয়াও মাকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য দিন পরিপূর্ণ, আমার নবী জীবিত থাকতে দিন পরিপূর্ণ, অথচ এরপরে আমি আরো বাড়াইলাম, তার অর্থ হলো ওই সময় পরিপূর্ণ হয় নাই, আমি এই যুগে আসে পরিপূর্ণ করলাম, নাউজুবিল্লাহ। এই বিষগুলো, এই ক্ষতিকর দিকগুলো বেদাতের মধ্যে লুকায়িত আছে, দেখতে সুন্দর মনে হয়। নামাজের মধ্যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শুরু হইতো কি দিয়ে বলেন? প্রত্যেকটা হাদিসের কিতাব খুলে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শুরু হইতো বিত্তাকবীর, নামাজ শেষ হইতো বিত্তাসলিম, সালামের মাধ্যমে। আজকে আমাদের নামাজ তাকবীর দিয়ে শুরু হয় না, সালাম দিয়ে শেষ হয় না। তাকবীরের আগে আমাদের বাংলাদেশের সব জায়নামাজ নাপাক, জায়নামাজ পাক করা লাগে। বাংলাদেশের জায়নামাজ কি সব নাপাক? একসময় দুলিও নাকি নাপাক? প্রথম জায়নামাজে দাঁড়ায় কি করতে হয়, জায়নামাজ নাকি পাক করতে হয়? আমার নবী জীবনেও কোনোদিন এইভাবে দোয়া পড়ে জায়নামাজ পাক করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কোনোদিন এরকম ইন্নি ওয়াজ্জাহত পড়ে জায়নামাজ পাক করেন নাই, কিন্তু বাংলাদেশে করতে হতো। বলেন নবীর জায়নামাজ নাপাক ছিল না, আমাদেরটা নাপাক, আমরা কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়নামাজ, সাহাবায়ে কেরামের জায়নামাজ, তাবেঈনদের জায়নামাজ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর জায়নামাজও নাপাক ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর জায়নামাজ পাক করার দোয়া শিখান নাই, কিন্তু এখন বাংলাদেশে জায়নামাজ পাক করারও দোয়া আছে। তারপরে শুরু হয় নিয়াত দিয়ে, নাওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা আরবা খামসা সিত্তা সাবা সামানিয়া, এভাবে শুরু হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়াত পড়ছেন কিনা কোন সহি দঈব জাল হাদিসে আছে? সাহাবায়ে কেরাম পড়েন নাই, তাবেঈনে কেরাম পড়েন নাই, তাবে তাবেঈনে কেরাম পড়েন নাই, এমনকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পড়েন নাই। তাহলে অনেক ভাইকে দেখি আল্লাহ আকবার কিছুক্ষণ পরে আবার ছাড়ে দিছে, কি ব্যাপার ভাই ছাড়ে দিচ্ছেন কেন? কয় ভাই মাগরিবের নামাজ তো তিন রাকাত, এখানে বলতে হইব সালা আসা, আমি বলে ফেলছি আরবা। এজন্য প্রথম একবার আল্লাহ আকবর বলি সালাত শুরু করছে, আবার কিছুক্ষণ পরে ছেড়ে দিছে, কারণ মনে হয়েছে যে সালা আসার জায়গায় আরবা বলে ফেলছে। এবং মুক্তবের মধ্যে ছোটবেলায় একটা শিশুর দীর্ঘ সময় ধরে কি কঠিন পরিশ্রম, এর নামায় তোমার মুখস্থ করতে করতে, নামায় তোমার শিখতে কি কষ্ট একটা বাচ্চার। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কখনো নিয়াত পড়েন নাই, নিয়াত করেছেন। এটা বললে আবার অনেকে কয় কয় নিয়ত, দেখো নিয়ত বাদ দিয়ে দিচ্ছে এরা, কয় নিয়ত লাগবে না, নিয়ত অবশ্যই লাগবে, তবে নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না। এখন যে মাহফিলে আসছেন, ইসলামী জলসা আসছেন, কি নিয়ত করে আসছেন বলেন দেখি? নাওয়াই তোয়ান আজহাবা ইলাল জালসাতিল ইসলামিয়া ফি কোন জায়গা কলোনিয়া, এইভাবে নিয়ত করে আসছেন, তাহলে কি সওয়াব পাইবেন আজকের মাহফিলের? সওয়াবে তো পাইবেন না, নিয়ত করে আসছেন, নিয়ত পরে আসেন নাই। বাড়ি থেকে যখন রওনা দিছেন ইসলামী জলসার উদ্দেশ্যে, আপনার নিয়ত করা হয়ে গেছে, নিয়ত না হয় তো আর আজহাবা ইলাল জালসাতিল ইসলামিয়া, নিয়ত করা লাগবে না, নিয়ত পড়া লাগবে না, নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। তাহলে আমাদের সলাৎ শুরু হওয়ার আগে আরো আছে কিছু কথাবার্তা। কয় সবাই মোবাইল ফোন বন্ধ করেন, মুয়াজ্জিন সাহেব ঘোষণা দেয় আমাদের দেশে মোবাইল বন্ধ করেন, মোবাইল বন্ধ করার ঘোষণা মুয়াজ্জিন সাহেব দিবে কেন, দিবে কে? ইমাম সাহেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন মুয়াজ্জিন, মসজিদে নববীর দুইজন মুয়াজ্জিন, মসজিদে হারামের একজন মুয়াজ্জিন, মসজিদে কুবার একজন মুয়াজ্জিন, এই চারজন মুয়াজ্জিন একামত শুরু করতেন। একামতের আগেও কিছু বলতেন না, একামতের পরেও কিছু বলতেন না, যা বলার দরকার সব বলতেন ইমাম সাহেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মুয়াজ্জিন কিছু বলতো না, কিন্তু আমাদের দেশে ইমাম সাহেবেরা এত সম্মানিত, ওনারা কিছু বলেন না, সব মুয়াজ্জিনের দিয়ে বলান। মুয়াজ্জিন কয় সবাই দাঁড়ায় যান, মোবাইল বন্ধ করেন, কাতার সোজা করে নেন সব মুয়াজ্জিন। মুয়াজ্জিন বলা সুন্নতের খেলাফ, মুয়াজ্জিন কিচ্ছু বলবে না, মুয়াজ্জিন বলবে কি? শুধু একামত, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে একামত শুরু করবেন, যা বলার ইমাম সাহেব বলবেন, ইস্তাও আকিমু সুফুফাকুম ওয়া তারাসু ওয়াসুদুল খালাল ফাতিমু সফাল আউয়াল ফাল আউয়াল, এইভাবে ইমাম সাহেব কমান্ড করবেন, কারণ মসজিদে কমান্ড করার অধিকার খালি ইমাম সাহেবের আছে, আর কারো নাই। মুয়াজ্জিন সাহেবের কমান্ড করার অধিকার নাই, সভাপতি সাহেবের কমান্ড করার অধিকার নাই, মোতাওয়াল্লি সাহেবের কমান্ড করার অধিকার নাই, মসজিদে ইমাম একজন, তিনি শুধু অর্ডার দিবেন, তিনি বলবেন যে সবাই কাতার সোজা করেন, সবাই তারাসু ঘেসে ঘেসে দাঁড়ান একজনের মাঝখানে একজনে, ওয়াসুদুল খালাল যত ফাঁকা জায়গা আছে সব বন্ধ করে দেন, তারপরে কি করবেন, পায়ের সাথে পা লাগাইবেন। কয় পায়ের সাথে পা লাগাইবার কথা বলে হাদিসে নাই, এলজাকুল কদম বিল কদম, সহিহ আল বুখারীর একটা অধ্যায় আছে, বাব আছে, এই বাবের শিরোনাম দিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে এলজাকুল কদম বিল কদম, পায়ের সাথে পা মিলানোর অধ্যায়, পায়ের সাথে পা, এলজাক মানে সংযুক্ত করা, লাগানো, মিলানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ওয়াক্তে কমান্ড করতেন, ওয়াসুদুল খালাল মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করো, ওয়া তারাসু একজনের সাথে একজন ঘেসে ঘেসে দাঁড়াও, একজনের সাথে একজন লেগে লেগে দাঁড়াও। কিন্তু আমাদের দেশে লাগাই দাঁড়াইলে অপমান বোধ হয়, কয় আমি আমার গায়ের সাথে লাগছো কেন, আমার গায়ের সাথে লাগা যাবে না, আমাদের দুইজনের মাঝে মাঝখানে এক বিঘা ফাঁকা থাকবো। আমি এক জায়গায় মুসল্লি দেখছি এক মসজিদে, যে একজনের মাঝখানে একজনের প্রায় 2-3 হাত করে ফাঁকা, মানে মসজিদে আপনার প্যান আছে ধরেন 5টা, 5 প্যানের নিচে 5 জন দাঁড়াইছে এক কাতারের মধ্যে, গরমের মধ্যে প্যান 5টা, এই প্যানের নিচে একজন, এই প্যানের নিচে একজন, এই প্যানের এরকম 5 জন 5 জায়গা দাঁড়াইছে, মানে নিচতলায় মুসল্লি ভরপুর, দোতলায় দাঁড়াইছে, দোতলায় প্যান চালু করে দিয়ে 5 জন 5 প্যানের নিচে এক কাতারে দাঁড়াইছে, তারাও সলাত আদায় করতেছে, মানে তারা মনে করতেছে আরামের সাথে দাঁড়াই, একজনের সাথে একজনের লাগার দরকার কি? আমাদের দেশে সবাই মনে করে আরে মিয়া আমি এত সম্মানিত মানুষ, আমার পায়ের সাথে আবার আরেকজনের পা লাগবে, এটা কেমনে হয়? আল্লাহর জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সম্মানিত মানুষ দুনিয়াতে আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খালার ঘরে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত্রি যাপন করতেন, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে থাকবেন সেদিন ইবনে আব্বাস ওই ঘরে থাকতেন, রাত্রিবেলায় তাহাজ্জুদের সময় পানি এনে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতেন ইবনে আব্বাসও পাশে দিয়ে দাঁড়াইতেন, ছোট মানুষ একদিন জানে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে দাঁড়ায় রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে এনে তার ডান পাশে দাঁড় করাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থেকে সম্মানের কারণে দূরে দূরে থাকে বাচ্চা মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে টেনে এনে পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ লাগাই দাঁড় করাই দিয়েছেন, সুবহানাল্লাহ। কাঁধের সাথে কাঁধ কেমনে লাগবো? কয় একজন হচ্ছে লম্বা একজন হচ্ছে খাটো, কয় এমনে থাকবো নাকি? কাঁধের সাথে কাঁধ লাগাই দেওয়া জরুরি না, কাঁধের সাথে কাঁধ বরাবর করতে হবে। কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই জায়গায় দুইটা শব্দ ব্যবহার করছেন, কাঁধের সাথে ব্যবহার করছেন হাজু বাইনাল মানাকিব, হাজু বাইনাল মানাকিব, হাজু মানে সমান করো বরাবর করো, লাগাইতে কয় নাই, যে একজন খাটো একজন লম্বা, তো কাঁধ লাগবো কেমনে? তাহলে লম্বাটা কাঁধে থাকবো নাকি? কাঁধ হওয়া লাগবে না, বরং কাঁধে কাঁধে হাজু মানে বরাবর করতে হবে, উঁচেরটা উঁচে থাকবে নিচেরটা নিচে থাকবে কিন্তু বরাবর থাকবে, কিন্তু পায়ের কথা বলা হয় নাই, হাজু বাইনাল কাদাম বলা হয় নাই, পাকে সমান করো এরকম বলা হয় নাই, পায়ের ব্যাপারে বলা হয়েছে এলজাকুল কদম বিল কদম, এলজাক মানে হলো এলসাক সংযুক্ত করা লাগাই ফেলা, পায়ের বিষয় আলাদা কাঁধের বিষয় আলাদা, দুটা এক জিনিস না। আমি যে কথাটা বলতেছিলাম আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, তাহলে আমাদের সলাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতের মতো শুরু হয় না, শেষও সেইভাবে হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শেষ হয়ে যায় তো সালাম ফিরানোর মাধ্যমে, আমাদের সালাত সালাম ফিরাইলে বাংলাদেশে সালাত শেষ হয় না, একজন ইমাম সাহেব যদি সালাম ফিরাই উঠে যাইতে পারে ইমাম সাহেবের চাকরি শেষ, কয় নামাজ রাখি দেখো ইমাম সাহেব চলে গেছে, নামাজ কামলে থাকলে ইমাম সাহেব যদি কয় সালাম তো ফিরাই ফেলছি নামাজ আর কি রয়েছে, কম মোনাজাত বাকি রয়েছে, মোনাজাত বাদে ইমাম সাহেব চলে গেল, বাস ইমামতি ক্যান্সেল, কারণে নামাজ রাখি দিছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাইলে নামাজ শেষ হয়ে যেত, কিন্তু আমাদের সালাম ফিরাইলে নামাজ শেষ হয় না, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা হয় নাই, এত্তেবার বাহিরে গেলে সেটার নাম বেদাত, সেটার নাম কিন্তু বেদাত, দেখতে সুন্দর। পরে দিয়ে ইমাম সাহেব লম্বা মুনাজাত শুরু করে, পিছনে যারা মাসবুক আছে 2 রাকাত 3 রাকাত 4 রাকাত পায় নাই তারা আর নামাজও পড়তে পারে না, তাদের নামাজ নষ্ট করে দেয়, এমন জোরে ইমাম সাহেব মুনাজাত ধরছে, পিছনের মুসল্লিদের কি অবস্থা হইতেছে কোনো খবর নাই, কারণ তার চাকরি বাঁচাইতে হইব। ইমাম সাহেব যত সুন্দর মুনাজাত করতে পারে ওই ইমাম সাহেবের বেতন বেশি কদর বেশি, ইমাম সাহেব কত সুন্দর নামাজ পড়াইতে পারে এটার আলোকে বেতন নির্ধারণ হয় না, বেতন নির্ধারণ হয় কত সুন্দর মুনাজাত করতে পারে, কয় এমন হুজুর আইছে এমন ইমাম সাহেব আসছে এমন মুনাজাত ধরে চোখের পানি একেবারে সব ঘর ঘরাই পড়ে, আর ইমাম সাহেব দেখো এক ইমাম সাহেব আসছে আমাদের এলাকায় এমন মোনাজাত ধরে এক ঘন্টা পর্যন্ত চোখের পানি ছাড়াই ফেলায়। তাহলে ইমাম সাহেবের বেতন নির্ধারণ হয়, সম্মানে নির্ধারণ হয় বেদাত দিয়ে। নামাজটা সুন্দর করে পড়াইছে এই জন্য ইমাম সাহেবের বেতন বাড়ে না। কেরাতটা সুন্দর করে লম্বা কেরাত পড়ছে ফজরের নামাজে, রুকুর মধ্যে তিনবারের জায়গায় সাতবার দশবার পড়াইছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদার মধ্যে দশবার সুবহান রাব্বিয়াল আলা বলছে, রুকু থেকে সোজা হয়ে অনেকক্ষণ দাঁড়াইছে, দুই সেজদার মাঝখানে দীর্ঘক্ষণ সুন্দর করে বসছে, এই কারণে ইমাম সাহেবের বেতন বাড়ে না, বরং চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। এত লম্বা করে নামাজ পড়ে, কয় এই হুজুরে তো ভালো না, এই হুজুরে খালি লম্বা নামাজ পড়ে, কেরাত ধরে লম্বা, কয় ইমাম সাহেব বুঝে না আমাদের কত কাজ। কিন্তু মোনাজাত যদি লম্বা ধরে সবাই খুশি, মোনাজাত এক ঘন্টা খেলেও কোনো অসুবিধা নেই, ইমাম সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কারণ মোনাজাতের ভিতরে আমার বাপের জন্য দোয়া করছে, আমার মায়ের জন্য দোয়া করছে, সবার জন্য দোয়া করছে, নামাজে তো আর এই বাপ মায়ের কথা কইতে পারে না। তাহলে বুঝে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি এর সালাতের সাথে আমাদের সালাতেরও গরমিল আছে, এত্তাবাই সুন্নাহ হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের সাথে আমাদের জিকিরের গরমিল, এটা তো প্রথমেই বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের সাথে আমাদের দরুদের গরমিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামের সাথে আমাদের সিয়ামের গরমিল। সিয়ামের গরমিল কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন সারা জিন্দেগি, কিন্তু কখনো নামাইতো আন আসমা গাদান মিন শাহর রমাদান আল মুবারক, এটা পড়ছে কোনদিন? বলতেছে দেখেন মানুষে বানাইলে কত ফাঁক ফকর থেকে যায়, নামাইতো আন আসমা গাদান, আমি আগামীকাল সিয়াম পালন করব, নিয়ত করতেছি আজকে, বলতেছে আগামীকাল সিয়াম পালন করব, মানে আজকেরটা নিয়ত হচ্ছে না, নিয়ত হচ্ছে কোনটা? একদিন পরেরটা, গাদান চলে গেছে। তাহলে প্রত্যেকটা ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা যদি না হয় ওই ইবাদত কবুল হবে না। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, প্রত্যেকটা ইবাদত থেকে যত নতুন নতুন জিনিস যোগ হয়েছে সব আমাদেরকে দূর করতে হবে, দূর করে আবার ফিরে যেতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজান শুরু হতো আল্লাহ আকবার দিয়ে, কিন্তু আমাদের দেশে আজান শুরু হয় অনেক জায়গায়, আপনারা শুনছেন কিনা জানি না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এটা দিয়ে আজান শুরু হয়, শুনছেন আপনারা কোন জায়গায়? অনেক জায়গায় বাংলাদেশে এরকম আজান শুরু হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল, বেলালের মনে হয় নবীর প্রতি মহব্বত ছিল না নাকি? বেলাল নবীরে মহব্বত করে নাই নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু আজান দিতে দাঁড়াইলে বেহোশ হয়ে পড়ে যাইতেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু বেহোশ হয়ে যেতেন, যখন একামত দিতে দাঁড়াইতেন আল্লাহর নবীকে যখন না দেখতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু বেহোশ হয়ে যেতেন। জীবনে এত বেশি মহব্বত দুনিয়ার কোন মানুষ মানুষকে করতে পারে না। সেই বেলাল যখন আজান দিতেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আজান দেন নাই, আজান দিছেন কিভাবে? আল্লাহু আকবার দিয়ে। এক ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান বেলাল আজান দিত আল্লাহু আকবার দিয়ে, আমার নবী শিখাইলেন আল্লাহু আকবার দিয়ে, আপনি শুরু করলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দিয়ে, তা আমার নবীর আজানের সাথে তো আপনার আজান মিলল না। উনি আমাকে জবাব দে শুনেন, কার উসিলায় সিন্নি খাইছেন মোল্লা চিনলেন না, আমার নবী না হইলে আজান হইতো নাকি? যেই নবীর উসিলায় আজান পাইছেন ওই নবীর দরুদ না পড়ে সালাম না দিয়ে আপনি আজান শুরু করবেন, এত বড় বেয়াদবি কই পাইছেন? আমার নবী না হইলে আজান হইতো নাকি, এই জন্য আমার নবীর দরুদ না পড়ে আবার আপনি আজান শুরু করবেন? এই জন্য আগে দরুদ পড়তে হইব, তারপরে আজান শুরু করতে হইব। আজানের দোয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা। কিন্তু আমাদের দেশের আজানের দোয়া এখানে আরেকটা শব্দ আছে, কি আছে বলেন তো দেখি। আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা, তারপরে আছে ওয়াদ্দারাজাতার রাফিয়া। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দরুদের মধ্যে এটা দোয়ার মধ্যে এটা নাই। তারপরে আছে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ, এটাও নেই, এটাও যোগ করা হয়েছে। আমাদের দেশে তারাবির চার রাকাত পরে পরে একটা দোয়া আছে, সুবহানাল মুলকে ওয়াল মালাকুতে সুবহানাল ইজ্জাতে ওয়াল কুদরাতে, দোয়া একটা আছে না কি আপনাদের শুনেন নাই কোনোদিন? চার রাকাত পরে পরে একটা মুনাজাত আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইলের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে, তারাবির মধ্যে এইগুলার কোনটাই ছিল না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা এবং বেদাত থেকে দূরে থাকা এটা আল্লাহর বিরাট নিয়ামত। আল্লাহ পাক যদি কাউকে খাস করে রহম না করেন, ইচ্ছা করলে এটা করা যায় না। এজন্য বড় আলেম বড় বেদাতি, বড় বড় আলেম কিন্তু বড় বড় বেদাত করে, কারণ আল্লাহ পাক তাকে বেদাত আর সুন্নত বুঝার মতো যোগ্যতা দেন নাই। এই যোগ্যতা আল্লাহ পাক, আল্লাহর রহম না হইলে, বিশেষ নিয়ামত না হইলে এই যোগ্যতা কেউ পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তবা হইল যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করেছেন সেখানে সেই কাজ করার নাম হইল সুন্নত, যেখানে যে কাজ করেন নাই সেখানে সেই কাজ না করার নাম সুন্নত। যেমন পাঁচ ওয়াক্ত নামাজের আজান, পাঁচ ওয়াক্ত নামাজে আজান দেওয়া কি সুন্নত? কিন্তু জানাজার নামাজে আজান আছে নাকি? ঈদের নামাজে যদি আমি বলি আজান দেওয়া কি খারাপ কাজ নাকি? আজান তো ভালো কাজ, আজান দিলে তো সওয়াব হয়। তাহলে ঈদের নামাজেও আজান দিই, জানাজার নামাজেও আজান দিই, দেওয়া যাবে? কেন যাবে না? দিলে অসুবিধা কি? আজান দিলে গুনাহ হয় নাকি? আমি আজান দিলাম, অসুবিধা কি? দেওয়া যাবে না, এই জন্য আজান দিয়েও আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জিনিসটা বুঝানো বাংলাদেশের সবচেয়ে জটিল। আজান দি কেমনে আবার মানুষ জাহান্নামে যায়? আজান কি খারাপ কাজ? আজান ভালো কাজ, কিন্তু আজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দিছেন সেখানে দিলে আপনি জান্নাতে যাবেন, যেখানে দেন নাই সেখানে আপনি আজান লাগাই দিলে ওই আজান দিয়েও আপনি জাহান্নামে যাওয়া লাগবে। সেখানে আজান দিলে বেদাত হবে, আর যেখানে নবী সাল্লাম দিছেন সেখানে দিলে সেটা সুন্নত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেভাবে দোয়া করেছেন সেখানে সেইভাবে দোয়া করলে সুন্নত, নিজের মন গড়া পদ্ধতিতে দোয়া করলে সেটা হয় বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মধ্যে দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেছেন, বৃষ্টির জন্য দোয়া করছেন, আর অনেক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, কিন্তু অনেক জায়গায় দোয়া পড়ছেন কিন্তু হাত তোলেন নাই, এরকম জায়গা আছে না? অনেক জায়গায় দেখবেন দোয়া আছে কিন্তু হাত তোলা নাই। মসজিদে ঢুকার সময় দোয়া আছে, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে, আছে না? এখানে আমরা হাত তুলি, টয়লেটে ঢুকার দোয়া আছে, টয়লেট থেকে বের হওয়ার দোয়া আছে, আছে না? কি আপনাদের পাবনাতে পড়ে দোয়া আছে নাকি? দোয়া ছাড়া চলে যান, কি দোয়া পড়েন বলেন দেখি? সবাই পারে না, দোয়া পড়ে না মনে হয়। টয়লেটে ঢুকার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আচ্ছা আমি ধরুন আপনাদের পাবনা বেড়াইতে আসছি, এখন আমি টয়লেটে যাব, টয়লেটে যাওয়ার আগে টয়লেটের সামনে দাঁড়াইলাম, কেবলামুখী হয়ে দাঁড়াইলাম, কেবলামুখী হয়ে দাঁড়ায় দুই হাত তুললাম, প্রথমে নিয়ত করে নিলাম, নিয়ত করতে হবে না, নাওয়াইতুয়ান আযহাবা ইলা বাইতিল খালা, আমি টয়লেটে ঢুকার নিয়ত করলাম, নিয়ত করে নিছি। নিয়ত করার পরে পড়লাম আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। রাব্বুল আলামিন, কিছুক্ষণের মধ্যে আমি টয়লেটে ঢুকার নিয়ত করলাম, রাব্বুল আলামিন টয়লেটের সকল প্রকার বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করেন, রাব্বুল আলামিন আমার টয়লেটকে সহজ করে দেন, আয় আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। অনেকক্ষণ ধরে আমি দোয়া করলাম, দোয়া করে টয়লেটে গেলাম, সওয়াব হইব না গুনাহ হইব? আমি খারাপ কিছু করছি নাকি? দোয়া না করছি আল্লাহর কাছে চাইলেও কি গুনাহ হয়? তা আমি আল্লাহর কাছে চাইছি একটু, আমার টয়লেটে যাওয়ার আগে কিছু দোয়া করছি, আর দোয়া কবুলের একটা সর্বোত্তম জায়গা হলো বান্দা যখন বিপদে পড়ে, বান্দা যখন অসহায় অবস্থায় থাকে তখন দোয়া বেশি কবুল হয়। তো ওইটা আমার বিপদ না? তখন আমি অসহায় অবস্থা, আমি তখন একটু ভালো করে দোয়া করছি দোয়া কবুলের জন্য, তাহলে কি সওয়াব হইব না গুনাহ হইব? গুনাহ হবে, আল্লাহর কাছে দোয়া করিও জাহান্নামে যাওয়া লাগবে। কারণ কি? আমার নবী জীবনে অসংখ্যবার টয়লেটে গেছে, টয়লেট থেকে বের হয়েছেন, কিন্তু কোনোদিন এইভাবে এই পদ্ধতিতে দোয়া করেন নাই। আমি যখন নতুন পদ্ধতি বানাই নিব তখন আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু এই কথাটা বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলমান বুঝে না, কমিয়া দোয়া না করছে, খারাপ কি করছে এখানে? কোন খারাপ কাজ করছে? কয় আল্লাহর কাছে চাইলেও বলে গুনাহ হয়, কয় এরা ওয়াহাবি, লা মাযহাবি, আহলে হাদিস। যখন আপনি কইবেন যে এটা বেদাত, এটা তো এইভাবে করা যাবে না, কয় দেখো দোয়া করি এটাও বলে খারাপ, আল্লাহর কাছে চাইলাম এটাও বলে খারাপ, কয় এরা ওয়াহাবি, কয় এরা আহলে হাদিস, এরা লা মাযহাবি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা না করে আল্লাহর কাছে দোয়া করলেও গুনাহ হয়। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলাম, আজানের আগে দরুদ পড়ছি, তো খারাপ কিছু করছি আমি, দরুদ না পড়ছি গুনাহ হবে? কেন হবে? আচ্ছা শুনে নেবা তাহলে। এবার আপনারা একটা ফতোয়া দিবেন, চার রাকাত নামাজ শেষ করলাম, নামাজ শেষ করার পরে আত্তাহিয়াতের মধ্যে বসলাম, শেষ বৈঠকে বসার পরে আমি আত্তাহিয়াত পড়তেছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এ পর্যন্ত পড়ছি। পড়ার পরে আমার মনে হলো একটু পরে আমার নবীকে সালাম দিতে হবে, সালাম দিতে হবে না, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম আছে না? আচ্ছা, এখন আমার নবীকে আমি সালাম দিব, এখন চিন্তা করতেছি আহারে বসে বসে কেমনে সালাম দিই, আর তাইয়াতের মধ্যে বসা অবস্থা নবীরে বসে সালাম দিলে বেয়াদবি হবে না, কি বলেন? এত বড় বেয়াদবি নামাজের ভিতরে, আমার নবীকে বসে বসে সালাম দেওয়া কত বড় ডাহা বেয়াদবি। এই জন্য আমি দাঁড়াই গেলাম, দাঁড়াই আমার নবীকে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মহব্বতের সাথে। এরপরে দিয়ে বসে গেলাম, বসে বাকি আত্মা এত বড় শেষ করলাম, এরপরে দরুদ পড়ব। আবার চিন্তা করলাম কেমনে আমার নবীর উপরে দরুদ পড়ি, বসি বসি বসি বসি দরুদ পড়া এটাও তো বেয়াদবি, কি বলেন? আবার দাঁড়াই গেলাম, আবার দাঁড়াই পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, দরুদটা দাঁড়ায় দাঁড়ায় শেষ করলাম, এরপরে আবার বসে গেলাম, বসে গিয়ে দোয়ায় মাসুরা পড়লাম, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা। এরপরে সালাম ফিরাইলাম, নামাজ হবে কিনা? সবাই বলো না, কয় নামাজের কি হবে? নামাজ হবে না। কেন হবে না? নামাজের অসুবিধা কি? আমার নবীরে মহব্বত করছে। আরে মি, আমার নবী না হইলে কি নামাজ পাইতেন নাকি আপনারা? কার উসিলে নামাজ পাইছেন? নবীর উসিলে নামাজ পাইছেন, ওই নবীরে মহব্বত করছি, আবার কয় নামাজ হবে না? আসলে তো ওহাবি, কি বলেন? নবীর উসিলে নামাজ পাইছি, নবী না হইলে নামাজ পাইতাম কই? যেই নবীর উসিলায় নামাজ পাইলাম সেই নবীরে আমি মহব্বত করছি, দাঁড়াই দাঁড়াই। আর আপনি কোন নামাজ হবে না? কেন হবে না নামাজ? শুধু নামাজ বাতিল হবে এমন না, আমও যাবে সালাও যাবে, দুটেই যাবে। আপনার আমলও যেমন বরবাদ হবে, ইমানও চলে যাবে। কারণ কেন চলে যাবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন, বান্দা এখানে তুমি বসে বসে দরুদ পড়ো, বসে বসে সালাম দাও। আল্লাহ পাক বলতেছেন এখানে বসে বসে সালাম দাও, আর আমি বলতেছি না বসে দিলে বেয়াদবি হইব, বসে দেওয়া যাবে না। আল্লাহর অর্ডার, আল্লাহর কমান্ড, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার কারণে এখানে ইমানও যাবে আমলও যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা ইমানের অংশ, আবার নিজের মন গড়া মহব্বত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমানও চলে যায়, এটা বোঝা অনেক মুশকিল, এটা খুব সূক্ষ্ম বিষয়। অনেকে কয় আমি দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়ছি, ইমান যাইব কেন? আল্লাহ বলছেন বসে পড়ার জন্য, বসে পড়ার নাম ইমান, এখানে দাঁড়ালে ইমান চলে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আমলটা যেমনে শিখাইছেন যেমনে করেছেন সেইভাবে করার নাম এত্তাবায়ে সুন্নাহ। এর বিপরীত হইলে সেটা হয় কি? বেদাত। বেদাত খুব সাংঘাতিক, খুব ভয়াবহ। বেদাতের কারণে জাহান্নামে যাওয়া লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খুতবায় প্রত্যেক বক্তৃতা শুরুতে বলতেন, ইয়াকুম মুহদাসাতিল উমুর ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খুতবার শুরুতে বলতেন, নতুন নতুন জিনিস বানানো থেকে দূরে থাকো, কারণ নতুন জিনিসের নাম হলো বেদাত। প্রত্যেক বেদাত দলালা, হাসানা হলেও দলালা, সাইয়া হলেও দলালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানা সাইয়া ভাগ করেন নাই, বলছেন কুল্লু বেদাতিন দলালা, সব বেদাতেই দলালা। তাহলে সেটা হাসানা হইলেও দলালা, সাইয়া হইলেও দলালা। আর ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, সব দলালা সব গুমরাহি জাহান্নামে যাওয়া লাগবে। এবার আসি আমরা এই সুন্নতের উপরে চলা, সুন্নতের এত্তেবা করা আর বেদাত থেকে দূরে থাকা, এটার পথে প্রতিবন্ধকতাগুলো কি কি, কি কি প্রতিবন্ধকতার কারণে আমরা সুন্নতের এত্তেবা করতে পারি না, আমরা বেদাত করে থাকি। এক নম্বর হলো আল জাহালু বিল্লাহ ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া সীরাতি নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর বাধা হলো আল্লাহ সম্পর্কে, আল্লাহর নাম সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে, সিফাত সম্পর্কে অজ্ঞতা, জাহালত। এই জাহালত থেকে অনেক বেদাত আবিষ্কার হয়, আকীদার মধ্যে বিশ্বাসের ক্ষেত্রে অনেক বেদাত যুক্ত হয়। আল্লাহ সম্পর্কে না জানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে না জানা। যেমন একজন ভাইকে জিজ্ঞাসা করেন যে ভাই আল্লাহ কোথায়? বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে জিজ্ঞাসা করবেন যে ভাই বলেন তো দেখি আল্লাহ কোথায়, কি বলবে? আচ্ছা প্রথমে আপনারা বলেন আল্লাহ কোথায়? আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করেন কি বলবে? আমি তিন ধরনের উত্তর পাইছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এক ধরনের উত্তর পেয়েছি আল্লাহ কোথায়, কয় আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় থাকে, তবে সব জায়গায় আল্লাহর জায়গা হয় না। মুমিনের কলবটা একেবারে ছোট্ট, ওই কলবের ভিতরে আল্লাহর জায়গা হয়। আল্লাহ সব জায়গায় থাকে, মাঝে মাঝে মুমিনের কলবে ঢুকে যায়, এটা হলো একটা। আরেকটা হলো কয় মিয়া আল্লাহ কোথায়, এটা জিজ্ঞাসা করা, প্রশ্ন করাটাই বেয়াদবি। আল্লাহ কোথায়, এত বড় সাহস তুমি জিজ্ঞাসা করো আবার আল্লাহ কোথায়, এটা জিজ্ঞাসাও করা যাবে না। আরেকটা উত্তর হইল তুমি যদি মাওলার আশেক হয়ে যাইতে পারো তাহলে তুমি একদিন মাওলার বাড়িতে চলে যাবা, আরেকদিন মাওলা তোমার বাড়িতে চলে আসবে। মাওলার আশেক হইতে পারলে মাওলার বাড়িতেও চলে যাওয়া যায়। এই জন্য দেখবেন ওই যে মাওলার আশেক হয়ে যখন জিকির করে তখন বাঁশদড়ি উপরের দিকে উঠে, মানে মাওলার বাড়ির যেত চা। আবার মাওলা মাঝে মাঝে আমার বাড়িতে চলে আসে যারা মাওলার আশেক হয়। তাহলে তিন ধরনের উত্তর বাংলাদেশে পাওয়া যায়। প্রথম উত্তর হইল আল্লাহ সব জায়গায় আছে এবং মুমিনের কলবেও থাকে। এখন যারা মনে করি আল্লাহ সব জায়গায় আছেন, দোয়া করার সময় কেমনে দোয়া করে, হাত উপরের দিকে। আল্লাহ যদি সব জায়গায় থাকেন তাহলে দোয়া করতে হবে কেমনে? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চারিদিকে হাত ঘুরাইতে হবে না, সব জায়গায় তো আছে, উপরেও আছে, নিচেও আছে, ডাইনেও আছে, বামেও আছে। তাহলে তো এইভাবে ধরে রাখলে হবে না, চারিদিকে এটার ঘুরাইতে হবে হাত। কিন্তু দেখা যায় দোয়া করার সময় হাত খালি উপরের দিকে। তাহলে আমি যতই বলি আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আছে, কিন্তু আমার অন্তর সাক্ষ্য দিচ্ছে সব জায়গায় না, সব জায়গায় না, ফিসসামা উপরের দিকে, আকাশের দিকে আমার আল্লাহ। এই জন্য মানুষ একজন আরেকজনের কয় এই খবরদার, উপরওয়ালা একজন আছে, উপরওয়ালা দেখতেছেন তো? উপরওয়ালা কেন বলে, চারিদিকওয়ালা দেখতেছেন, এ কথা বলার কথা না, কিন্তু কয় উপরওয়ালা দেখতেছেন। তাহলে বোঝা যায় মানুষের অন্তর সাক্ষ্য দেয় যে আল্লাহ কোথায়, উপরে। আচ্ছা আরেকজন বলে আল্লাহ রাব্বুল আলামিন কোথায়, এটা জিজ্ঞাসা করো বেয়াদবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দাসীকে জিজ্ঞাসা করেছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তাহলে এই বেয়াদবিটা করলো কে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল যেখানে জিজ্ঞাসা করছেন আইন আল্লাহ, বেয়াদবি হয় নাই, তা আমি জিজ্ঞাসা করলে একজনকে ভাই আইন আল্লাহ, আল্লাহ কোথায়, এটা বেয়াদবি হবে কেন? আচ্ছা তিন নম্বর উত্তর হইল যে মাওলার আশেক হইলে মাওলার বাড়িতে যায়, আবার মাওলা তার বাড়িতে চলে আসে। এই জন্য আমাদের দেশে মনসুর হাল্লাজের বয়ান শুনবেন, মনসুর হাল্লাজের জেলখানায় গিয়ে মাঝে মাঝে পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায় না। জিজ্ঞাসা করা হইলো কি ব্যাপার মনসুর, তোমার মাঝে মাঝে পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায় না কেন? কয় একদিন আমি আমার মাওলার বাড়িতে চলে গেছি, আরেকদিন মাওলা আমার বাড়িতে চলে আসছে। মাওলার বাড়িতে যায় আবার মাওলার বাড়িতে আসে। এই জন্য আমাদের দেশের এক পীর সাহেব বলছে আমার মুরিদেরা আরশে গেলে দেখে আমার সুরতে আল্লাহ বসে রয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহ নাকি তার সুরতে বসে থাকে, নাউজুবিল্লাহ। তাহলে এই যে আল্লাহ সম্পর্কে জাহালত, আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান নাই, যিনি আমার মাবুদ তার সম্পর্কে জাহালত, এই জাহালতই যখন ঢুকে তখনই আল্লাহর ওই বান্দার মধ্যে বেদাতি আকিদা ঢুকে। আগে আল্লাহকে জানা এটা সব ফরজের বড় ফরজ। এক নম্বরে মানুষ দুনিয়াতে এসে মারফাত রব, রবকে জানতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে, আচ্ছা আল্লাহর আকার আছে কি নাই এটা যদি জিজ্ঞাসা করেন, কয় দেখো আল্লাহর আকার বানাইছে, কয় আল্লাহ নিরাকার। আচ্ছা আল্লাহ যদি নিরাকার হয় তো আপনি সবসময় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আল্লাহ দিদার চাই। তা আল্লাহর কোনো আকার নাই, আপনি দিদার করবেন কিভাবে, কি দেখবেন, দেখবেনটা কি? আল্লাহরে দেখতে চায় না, দেখবেন সবাই আল্লাহকে দেখতে চায়, কো আল্লাহ দিদার চাই। এবং সুফিরা কবিতাও লিখছে, জান্নাত দোজখসে মাই কিয়া করো আর জোহে মাই তুজে দেখা করো, আমাকে জান্নাতে দাও আর জাহান্নামে দাও, যেখানে দাও অসুবিধা নাই, আমি তোমারে দেখতে চাই। তো দেখতে চাই, দেখবোটা কি? আকারে তো নাই, তা আকারে যদি না থাকে কিছু দেখা যায়? তাহলে আল্লাহকে যদি দেখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অবশ্যই আকার আছে, তবে আল্লাহর আকার আল্লাহ রাব্বুল আলামিনের মতোই, কোন মাখলুকাতের মত। আর আমরা জানি না আল্লাহ রাব্বুল আলামিনের আকার কেমন, এটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। এই জন্য আল্লাহ সম্পর্কে জাহালত এটা মানুষের মধ্যে বেদাত তৈরি করে, সুন্নতের এত্তেবা করা যায় না। যদি আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকে, আল্লাহর নাম সম্পর্কে, আল্লাহর সিফাত সম্পর্কে জ্ঞান থাকতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত সম্পর্কে জ্ঞান থাকতে হবে, না হয় আপনার আমার মধ্যে বেদাত ঢুকে বসবে। দেখবেন আমাদের দেশে বর্তমানে মেডিটেশন বাহিরেছে, মেডিটেশন মেডিটেশন চিনেন, বিভিন্ন মেথডের নামে নতুন নতুন ধর্ম আবিষ্কার হয়েছে, এগুলো এক একটা দিন এলাহি। সম্রাট আকবরের সময় যেরকম দিন এলাহি আবিষ্কার করছিল, এই জাতীয় এগুলো এক একটা দিন এলাহি। এগুলো বিভিন্ন ধর্ম থেকে বিভিন্ন কিছু একত্রিত করে নতুন নতুন ধর্ম বানানো হয়েছে। এই ধর্মের মধ্যে দেখবেন মেথড আছে, ধ্যান আছে, মেডিটেশন ধ্যান করে, আর দলিল দেখি কয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গিয়ে জাবাল নূরে গিয়ে ধ্যান করছেন। তাহলে আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত না জানেন, তখন আপনি এই ফিতনার মধ্যে পড়ে যাবেন, বলবেন যে আসলে তো ঠিক কথা, আমার নবীও তো এরকম হেরা গুহায় গিয়ে ধ্যান করছে, তা আমি ধ্যান করলে অসুবিধা কি? নিশ্চয় ধ্যানের মধ্যে কোনো কিছু আছে, না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন কেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ধ্যান করছিলেন বলেন দেখি আপনারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় গিয়ে ধ্যান করছিলেন কিনা? তো আপনারা কিছু বলতেছেন না, মানে করছেন, চুপ থাকাই তো সম্মতির লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যান করতে যান নাই। সহিহ আল বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কানা ইয়াতাহান্নাসু ফীহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে তাহান্নুস করতেন, ধ্যান করতেন না। তাহান্নুস মানে গবেষণা করতেন, ইজতিহাদ করতেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার এই জাহেলি সমাজকে, এই জাহালতকে কিভাবে দূর করবেন, এটা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গবেষণা করতেন, পরিকল্পনা করতেন, এককভাবে একাকি বসে বসে। এই শব্দটাই হাদিসের মধ্যে এসেছে, ইয়া তাহান্নাসু, কিন্তু এটা আমাদের দেশে এখন হয়ে গেছে ধ্যান করতেন। আচ্ছা যদি ধরে নিলাম ধ্যানে করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধ্যানটা কি নবুয়তের আগে করতেন না পরে করতেন? এটা নবুয়তের আগে। তাহলে নবুয়তের আগে যদি করেন, নবুয়তের পরে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন করেন নাই, তাহলে নবুয়তের আগে করলে ওইটা আমাদের জন্য, উম্মতের জন্য সুন্নাত না, প্রযোজ্য না। এখন আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত না জানেন, জীবনী না জানেন, কোন সময় করছে, তাহলে আপনি বেদাত করে ফেলবেন। আপনি বলবেন যে আমার নবী তো করছে, ঠিক কথা। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে জানতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জানতে হবে। যদি সুন্নতের উপরে চলতে হয় বেদাত থেকে দূরে থাকতে হয়। দুই নম্বর হলো আত্তাবাউল হাওয়া, হাওয়ার পূজারী হওয়া থেকে বিরত থাকতে হবে। হাওয়ার আত্তাবা করা যাবে না। আত্তাবা করতে হবে কিসের? আত্তাবাউল ওহী, ওহীর আত্তাবা করতে হবে। হাওয়ার আত্তাবা থেকে দূরে থাকতে হবে। ওহীর আত্তাবা করলে জান্নাত পাওয়া যাবে, হাওয়ার আত্তাবা করলে জাহান্নাম পাওয়া যাবে। আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন ব্যক্তি যদি তার রবের মাকামকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, হাওয়ার অনুসরণ থেকে দূরে থাকে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আর যদি কেউ হাওয়ার অনুসারী হয়, হাওয়া পূজারী হয়, প্রবৃত্তি পূজারী হয়, তাহলে এই লোক দেখবেন বেদাত করবে, সুন্নত থেকে দূরে থাকবে। এই জন্য আপনি যত মানুষকে দেখবেন বেদাত করে, এরা হাওয়ার পূজারী, মানে এদের মনে সুন্দর মনে হচ্ছে, মনে ভালো লাগতেছে, ওহি কি বলছে এটা দেখার দরকার না, এরা ওহির পূজারী না। কোরআন কি বলেছে, সুন্নাহ কি বলেছে, এটা দেখার জরুরত মনে করে না। দেখবেন অনেক জায়গায় ঢোলবাদ্য বাজায়, গান গান আছে, এটাকেই অনেকে দিন মনে করে। তাকে গিয়ে যদি বলেন এটা তো হাদিসে নিষেধ করা হয়েছে, এটা তো জায়েজ নাই, সে কিন্তু ওহির দ্বার ধারণা, ওহি তার দরকার নাই, কয় মিয়া এটা করে আমাদের হুজুর আমাদের পীর সাহেব আল্লাহ রে পাইছে ঢোল বাজাই, তুমি কয় এটা কোরআন হাদিসে নাই, মানে এখানে তার ওহির দরকার নাই, সে হাওয়া পূজারি হয়ে গেছে, প্রবৃত্তি পূজারি। এরকম প্রবৃত্তি পূজারি হলে সেই সুন্নতের উপরে চলতে পারবে না। সুন্নতের উপরে চলতে হলে এত্তেবাউল ওহি লাগবে, ওহির অনুসরণ। ওহি ছাড়া কোনো ইবাদত করা যাবে না, ওহি ছাড়া কোনো আমল করা যাবে না। তিন নম্বরে যেটি লাগবে সেটি হলো মুজালাসাত আহলিল বিদআ ওয়াল মাআসি, বেদাতীদের সোহবত পরিত্যাগ করতে হবে। যারা বেদাত করে, আহলুল বেদা, আহলুল বেদার সোহবত পরিত্যাগ করে আহলুস সুন্নাহদের সোহবতে থাকতে হবে। আহলুল বেদাতের যদি বেদাত আপনি সোহবতে থাকেন, তাদের সাথে উঠা বসা করেন, চলাফেরা করেন, ওই বেদাতের তাসির আপনার ভিতরে চলে আসবে। এই জন্য অনেক জায়গায় দেখা যায় যে এক সময় আমাদের পূর্বপুরুষেরা সহি আকিদার অনুসারী ছিল, সুন্নতের আত্মবা করত, বেদাত থেকে দূরে থাকত, কিন্তু কালক্রমে আহলুল বেদাতের সাথে যখন উঠা বসা চলাফেরা, তখন এই সহি আকিদার ভিতরেও বেদাত ঢুকে গেছে। এরকম অনেক জায়গা আছে। এটা হলো মুজালাসাত আহলুল বেদা, মানে বেদাতীদের সাথে উঠা বসা, মুজালাসা। এই জন্য তাদের থেকে, মুজালাসা থেকে, বন্ধুত্ব থেকে, উঠা বসা থেকে, সোহবত থেকে দূরে থাকতে হবে। তাহলে সুন্নত পালন বা বেদাত থেকে দূরে থাকা সহজ হবে। চার নম্বর হলো তাকদিমু আরাইল আবা ওয়াল আকাবের ওয়াস শুয়ুখ আলা নুসুসিল কোরআন ওয়াস সুন্নাহ। কোরআনের আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সহি হাদিস, এটার উপরে বাপদাদাকে অগ্রাধিকার দেওয়া, আকাবেরদেরকে অগ্রাধিকার দেওয়া, শায়েখদেরকে অগ্রাধিকার দেওয়া, এই জিনিস যদি কারোর মধ্যে ঢুকে তাহলে সে জীবনেও কোনোদিন সুন্নতের উপরে চলতে পারবে না, বেদাত থেকে দূরে থাকতে পারবে না। তাকে আপনি যত কোরআনের আয়াত দেখাইবেন, যত নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস দেখাইবেন, সে কেব মিয়া আমাদের বাপদাদারা এইভাবে করে আসছে, মানে বাপদাদার সামনে কোরআন হাদিস অসল। তাহলে যেখানে বাপদাদার রসুম রেওয়াজের সামনে, বাপদাদার তরিকার সামনে কোরআন হাদিস অসল, ওহি অসল, সেখানে ওই লোকেরা জীবনেও কোনোদিন সুন্নতের আত্মাবা করতে পারবে না, বেদাত থেকে দূরে থাকতে পারবে না। এই জন্য সুন্নতের অনুসারী হতে হলে, সুন্নতের আত্মাবা করতে হলে বাপদাদার পূজা, বাপদাদার অনুসরণ ছাড়তে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে যখন নবুয়তের প্রথমে দাওয়াত দিতেন তখন বারবার এই কথাটা বলতেন, ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপদাদারা যা বলে এটা ছাড়ো, এটা পরিহার করো, এটা না হইলে সুন্নতের উপরে আত্মাবা করা যায় না। আকাবেরদের কথা কোরআন হাদিসের খেলাফ হইলে আকাবেরদের কথা ছাড়তে হবে, কোরআন হাদিস ধরতে হবে। অনেকে কয় মিয়া আমাদের আকাবেরেরা এত বড় বড় বুজুর্গ ছিল, বড় বড় আলেম ছিল, তারা কি এটা বুঝে নাই? কয় এক জামানায় এমন এমন হুজুর দেখছি গ্লাসের মধ্যে ফু দিলে গ্লাস পাঠিয়ে গেছে, ওইসব হুজুরেরা এইসব কাজ করি আসছে, আর এখন নতুন নতুন হুজুর বাইরেছে, এরা কয় এটা বেদাত, এটা বেদাত, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। কোরআন এবং সুন্নার উপরে আকাবের শায়খ এদেরকে অগ্রাধিকার দিলে সে কোনোদিন জীবনেও সুন্নতের আত্মাবা করতে পারবে না। পাঁচ নম্বর, তাকদিমুল আকল আলা নকল মিনাল কোরআন ওয়া সুন্নাতুস সহিহা, কোরআন এবং সহি হাদিসের উপরে আকলকে কেউ যদি অগ্রাধিকার দেয়, আকল, আকল মানে বিবেক, বুদ্ধি, দেখা গেছে একটা হাদিস আকলের সাথে মিলে না, বিবেকের সাথে মিলে না, বুদ্ধির সাথে মিলে না, সেই যদি বলে না এটা আমার আকলের সাথে মিলতেছে না, বিবেকের সাথে মিলতেছে না, এটা হইতে পারে না, বাস এই লোক সুন্নতের উপরে থাকতে পারবে না। যেমন অজুভঙ্গের কারণ, অজুর সাথে অজুভঙ্গের কারণের মিল নেই, অজু করার সাথে অজুভঙ্গের কারণের মিল নেই, যুক্তি মিলে না। যদি বলে যে না এটা যুক্তি মিলে না, সুতরাং আমার অজু আছে, আপনি জীবনেও সুন্নতের উপরে চলতে পারবেন না। এই জন্য কোরআন আর হাদিস পাওয়া গেলে সেটা আমার আকলে বিবেকে বুঝে আসুক আর না আসুক মেনে নিতে হবে। ওহির সামনে, কোরআন এবং সহি হাদিসের সামনে নিজের মাথা নত করে রাখতে হবে, তাহলেই সুন্নতের উপরে চলা সহজ হবে, বেদাত থেকে দূরে থাকা যাবে। ছয় নম্বর, সুকুতুল উলামা আন বায়ানিল হক, সমাজে যখন বেদাতের সয়লাব হবে, ওলামারা যদি হক কথা বলা থেকে চুপ করে থাকে, তাহলে সেই সমাজে সুন্নত থাকবে না, বেদাত সয়লাব হবে। এই জন্য ওলামায়ে কেরামদেরকে সবসময় বেদাতের বিরুদ্ধে সুন্নতের পক্ষে কঠোর অবস্থানে থাকতে হয়, জনগণ পছন্দ করুক আর না করুক, জনগণ আমাকে ইমামতিতে রাখুক আর না রাখুক, আমি সুন্নতের পক্ষে কথা বলবো, বেদাতের বিপক্ষে কথা বলবো। এই শক্ত অবস্থানে ওলামায়ে কেরাম না থাকলে সমাজে বেদাত সয়লাব হয়ে যায়, এক সময় সুন্নত খুঁজে পাওয়া যাবে না, কারণ বেদাত এত দ্রুত বিস্তার লাভ করে সুন্নত তখন দূর হয়ে যায়, চলে যায়। এই জন্য ওলামায়ে কেরামদেরকে সুন্নতের অতন্দ্র প্রহরী হইতে হয়, না হয় সেই সমাজে সুন্নত থাকে না। সাত নম্বর, আল কুউদ ওয়া তাসাকুল আন হুদুরে মাজালিসিজ জিকির, মজলিসে জিকির থেকে যখন মানুষ দূরে সরে যায় তখন সেই সমাজে সুন্নত দূরে সরে যায়, বেদাত ঢুকে। যেমন মজলিসে জিকির মানে এরকম ওয়াজ মাহফিল, কোরআন সুন্নার আলোচনা, দীনি মাহফিল, দীনি মজলিস, যেখানে কোরআন সুন্নার আলোচনা হচ্ছে সেখানে আসবে না, ঘরে বসে থাকবো, অন্য জায়গায় বসে থাকবে, এরকম মজলিসের সাথে কোনো সম্পর্ক রাখবে না। যেই সমাজের লোকেরা এরকম মজলিস থেকে দূরে থাকবে ওই সমাজের লোকেরা সুন্নত পাবে না, বেদাতের মধ্যে ডুবে থাকবে। আট নম্বর হইল, দৈবাদী জাল হাদিসের উপরে যদি নির্ভর করে, মানে সহি হাদিস বাদ দিয়ে দৈব হাদিসের উপরে, জাল হাদিসের উপরে নির্ভরশীল হয়, তখন ওই সমাজ থেকে সুন্নত উঠে যাবে, বেদাত সয়লাব হবে, কারণ বেদাতের ফ্যাক্টরি হলো জাল হাদিস, এবং অধিকাংশ বেদাত আসে দৈব হাদিস থেকে, দৈব হাদিস এবং জাল হাদিস থেকেই বেদাত উৎপত্তি হয়, বেদাত তৈরি হয়। দেখবেন যত রকমের শেরেক বেদাত আছে এগুলো দলিল হলো সব জাল হাদিস। আপনি কাউকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ কোথায়? মুমিনের কলবে। কই পাইছেন? কালবুল মুমিনে আরশাল্লাহ আল হাদিস, আল হাদিসে পাইছে। কালবুল মুমিনে আরশাল্লাহ, অথচ এটা জাল হাদিস, দুনিয়ার কোন হাদিসের কিতাবে এটা নাই। তাহলে জাল হাদিসের কারণে এই ভ্রান্ত ধারণা বেদাতি আকীদা ঢুকে গেছে। জিজ্ঞাসা করেন, ভাইজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? কয় নূরের তৈরি। কই পাইছেন? কয় হাদিসের মধ্যে আসছে, আউয়ালুমা খালাকাল্লাহু নূরি, জাল হাদিস। দুনিয়ার কোন হাদিসের কিতাবে এই বাক্যটাই নাই। তাহলে জাল হাদিসের কারণে দেখেন শিরকি আকীদা ঢুকে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর তৈরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান বাড়াইতে গিয়ে নূরত্তরি বানাই দিছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরত্তরি বানাইলে সম্মান বাড়ে না কমে? ফেরেশতারা কিসের তৈরি? তো ফেরেশতারা কি আমাদের থেকে সম্মান বেশি না কম? ফেরেশতারা আমাদের খাওয়া দেন, জান্নাতের আমরা থাকবো, জান্নাতের বাড়িওয়ালা, আর ফেরেশতারা আমাদের খেদমত করবে। তাহলে ফেরেশতারা নূরের তৈরি, আমরা মাটির তৈরি, আমাদের সম্মান বেশি, আমাদেরকে ফেরেশতারা সাজদা করেছে। তাহলে নবী সাল্লামকে নূরত্তরী বানানো মানে নবী সাল্লামকে ফেরেশতা বানাই দিলাম, আমাদের থেকে কম মর্যাদার বানাই দিলাম। আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন বেশি, আমি মর্যাদা বাড়াইতে যাই আরো কমাই দিলাম। কিসের কারণে? ওই জাল হাদিসের কারণে। এই জন্য জাল হাদিস নির্ভরশীলতা হইলে সেই সমাজে বেদাত সয়লাভ হয়ে যায়। যত বেদাত আছে সবগুলোর গোড়া জাল হাদিস। এই জন্য সুন্নতের উপরে চলতে হলে, বেদাত থেকে দূরে থাকতে হলে সহি হাদিসের উপরে আমল করতে হবে, দঈফ হাদিস জাল হাদিস থেকে দূরে থাকতে হবে। আরেকটা হলো, সহি হাদিসের মাধ্যমে কোনো কিছু প্রতিষ্ঠিত হলে সেটাকে ইমামের দোহাই দিয়ে, দলের দোহাই দিয়ে, মাজহাবের দোহাই দিয়ে, ফেরকার দোহাই দিয়ে কোরআন হাদিসকে প্রত্যাখ্যান করা, এটা মারাত্মক বিষয়। এটা যার মধ্যে ঢুকবে, এই আল্লাহর বান্দা জীবনেও কোনোদিন সুন্নত পাবে না, বেদাতের মধ্যে ডুবে থাকবে। তার সামনে কোরআন হাদিস তুলে ধরবেন, বলবে যে আরে মিয়া, আমাদের ইমাম কি বুঝে নাই এটা? আমাদের ইমাম কি হাদিস এটা বুঝে নাই? খালি তুমি নি বুঝছ? আমাদের পীর সাহেব হুজুর বুঝে নাই? আমাদের অমুক বুজুর্গ বুঝে নাই? আমাদের এই দলের মধ্যে এত বড় বড় আলেম তারা বুঝে নাই? এই দলবাজির কারণে, ফেরকাবাজির কারণে, তারপর আপনার জাহালতের কারণে, তাআসুবের কারণে কোরআন এবং সুন্নার চাইতে যখন অন্য জিনিসকে প্রাধান্য দেওয়া হয়, ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়, দলকে প্রাধান্য দেওয়া হয়, তখন সেই সমাজ থেকে সুন্নত উঠে যায়, বেদাতে সয়লাভ হয়ে যায়। এই কারণগুলো হলো মুখ্য কারণ। এই কারণগুলো যেখানে আছে, যে সমাজে আছে, সেই সমাজ থেকে সুন্নত চলে যায়। এই কারণগুলো কি আমাদের দেশে আছে কি নাই? সবগুলাই আছে। এইগুলো থাকার কারণে আজকে বাংলাদেশ বেদাতে সয়লাভ, বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত, প্রতিদিন নতুন নতুন বেদাত তৈরি হয়। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে বেদাত থেকে মুক্ত হইতে হবে, সুন্নতের অনুসারী হইতে হবে। সুন্নতের অনুসারী হলে আল্লাহ পাক দুইটা পুরস্কারের ঘোষণা দিচ্ছেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে। প্রথম পুরস্কারটা কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহর মহব্বত পাওয়া যাবে। আল্লাহর মহব্বত যদি কেউ না পায়, আল্লাহর ওলি হইতে পারে? তাহলে কারোর মধ্যে যদি সুন্নত না থাকে, আল্লাহর ওলি হইতে পারে? তাহলে আল্লাহর ওলি হইতে হইলে সুন্নতের অনুসারী হইতে হবে। তাহলে সুন্নতের বাহিরে গিয়ে কোন ব্যক্তি আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত পাওয়া সম্ভব নয়। আরেকটা হলো, ওয়াইয়াগফিরুলাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ডেকে বলে, আপনাকে ডেকে বলে যে বান্দা তোমার সব গুনাহ আমি মাফ করে দিলাম, তাহলে আর কিছু দরকার আছে? যদি আল্লাহ ঘোষণা দেন তোমার গুনাহ মাফ, বাস এবার নিশ্চিত হয়ে গেলেন যে আমি জাহান্নাম থেকে বাঁচি গেছি, জান্নাত যাই পাই যেটা পাই অসুবিধা নাই, জাহান্নাম থেকে বাঁচলাম বাস এটা যথেষ্ট। তাহলে সুন্নতের এত্তেবা করলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, এই দুইটা মহা পুরস্কার রাব্বুল আলামিন দান করেন। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না, মূল কথা হলো বেদাত মুক্ত সুন্নতি আমল আমাদেরকে গড়তে হবে। এজন্য সবসময় সতর্ক থাকতে হবে যে আমাদের আমলের মধ্যে, আমাদের বিশ্বাসের মধ্যে, আমাদের মধ্যে যেন কোন অবস্থায় কোন বেদাতি চিন্তাধারা, বেদাতি আমল না ঢুকতে পারে। সবসময় যেন সুন্নতের উপরে দায়েম ও কায়েম থাকতে পারে, সেই আমল করব, সেই আমল সুন্নত অনুযায়ী করব। এই জন্য যে ওয়াজ মাহফিলও সুন্নত অনুযায়ী করতে হবে। আজকে ওয়াজ মাহফিল থেকেও সুন্নত উঠে গেছে। ওয়াজ মাহফিল হয় কিসের উদ্দেশ্যে? এলেম শেখার উদ্দেশ্যে, এটা এলেমের মজলিস। কিন্তু আজকে ওয়াজ মাহফিলে এলেমের মজলিস থাকে না, ওয়াজ মাহফিলে গান গাওয়ার মজলিস, গান শোনার মজলিস, নাচার মজলিস, কেচ্চা কাহিনীর মজলিস, সুরের মজলিস। সুর শুনলে ওয়াজ মাহফিল শুনতে বসে, সুর না হইলে বসে না। তাহলে কি ওয়াজ মাহফিল সুরের মজলিস? ওয়াজ মাহফিল সুরের মজলিস না, ওয়াজ মাহফিল কোরআন সুন্নার মজলিস। কোরআন এবং সুন্নার কথা হবে, যেখানে কোনো কিচ্ছা কাহিনী গল্প গুজব হাসি ঠাট্টা এগুলো হবে না। মসজিদে নববীতে গিয়ে দেখবেন ওলামায়ে মদিনার বয়ান, ওলামায়ে মদিনার বয়ান। আমরা তো মাঝে মধ্যে দুই একটা হাসির কথা বলি, ওলামায়ে মদিনার যে বয়ান, এক ঘন্টা দুই ঘন্টা বসেন, একটা হাসির কথা ভাবেন না, কোনো কথা ভাবেন না, শুধু কল আল্লাহ তাআলা কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক কি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কিন্তু আজকের ওয়াজ মাহফিল হয়ে গেছে হাসি তামাশা ঠাট্টা কৌতুকের বিষয়, সবাই এখানে একটু চিত্ত বিনোদন করতে আসে। ওয়াজ মাহফিল করে বছরে একবার মানে বিনোদন, তারপরে দেখা যায় ওয়াজ মাহফিলে বক্তা সবাইকে বলে, সবাই বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন আল্লাহ আকবার, সবাই বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে বলেন, এগুলো সুন্নতের খেলাফ। ওয়াজ মাহফিলে দেখা যায় বালাগাল উলা আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদে যায় আধা ঘন্টা মহব্বতের সাথে, সুরে সুরে বিভিন্ন গান, আর গানের তালে তালে দরুদ, সুন্নতের খেলাফ। তারপরে বিভিন্ন কঠিন কঠিন বাক্য প্রয়োগ করে, মাঝে মাঝে ইংরেজি হিন্দি উর্দু ফার্সি বলে বলে মানুষের কাছে বোঝানো, বক্তা বড় জ্ঞানী, বক্তা অনেক কিছু জানে, অনেক ভাষা জানে, এগুলো সুন্নতের খেলাফ। বক্তার মধ্যে যদি এখলাস না থাকে, তাওয়াদু না থাকে, বিনয়ীভাব না থাকে, কোমলতা না থাকে, বক্তার ভাষা প্রয়োগে যদি সতর্কতা না থাকে, সাবলীলতা না থাকে, তাহলে ওই বক্তার ওয়াজের মাধ্যমে বান্দা হেদায়েত পায় না। এজন্য এটা সুন্নতের আলোকে ওয়াজ করতে হয়। সুন্নতের আলোকে ওয়াজ না হলে সারা রাত ওয়াজ করলেও একজন মানুষও হেদায়েত পাবে না। আর সুন্নতের আলোকে যদি বয়ান হয় তো 10 মিনিট বয়ান করলেও মানুষ হেদায়েত পাবে। আজকে আমরা এই ওয়াজ মাহফিলের ক্ষেত্রেও সুন্নত থেকে সরে গেছি। কোথাও কোথাও ওয়াজ মাহফিল শুধু টাকা কালেকশন, মূল উদ্দেশ্য টাকা কালেকশন। হুজুর আমাদের ওয়াজ মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হল টাকা কালেকশন করা। এজন্য টাকা কালেকশনের বক্তা খোঁজে যে কোন জায়গায় টাকা কালেকশনের বক্তা পাওয়া যাবে, যত টাকা যাবে যত নিয়ে আসো, কন্ট্যাক্ট করে নিয়ে আসে, ওয়াজে যা তুলে দিতে পারবেন 20% আপনার, এইভাবে কন্ট্যাক্ট করে আনে। যে কারণ উনি কি ওয়াজ করছে মূল বিষয় না, কিছু গান গাইবো, কিছু আকর্ষণীয় কথা বলবো, মানুষের আকৃষ্ট করে পকেট থেকে টাকা বাহির করব। টাকা বাহির করারও এখন কত কৌশল আছে, এই কৌশল সুন্নতের খেলাফ। এইভাবে কিচ্ছা কাহিনী বলি, সুর করি, এই করি সেই করি, মানুষের পকেট থেকে টাকা বাহির করা, এইরকম করে আপনাকে আমাকে মসজিদ বানাইতে, মাদ্রাসা বানাইতে আল্লাহাক বলেন নাই। আল্লাহর বান্দারা যদি চায় আল্লাহর মসজিদ সুন্দরভাবে চলুক, সমাজের লোকেরা এমনি দিবে। যদি চায় মাদ্রাসা আল্লাহর ঘর, দিন শেখার ঘর এটা চলুক, তো সমাজের লোকেরা এমনি সহযোগিতা করবে। আপনি ওয়াজ মাহফিল করি কেন মানুষের এইভাবে কসলায় কসলায় কসলানো বুঝেন তো, দিতে চায় না তাও দেন ভাই, এটা দেন ওইটা দেন এমনি দেন হেমনে দেন, ভাই 10,000 টাকা, ভাই 5,000 টাকা, মারহাবা, আল্লাহ তুমি জান্নাতে পৌঁছাই দাও, আল্লাহ অমুক জায়গায় পৌঁছাই দাও, আল্লাহ অমুক ভাইয়ে দিছে, এসব তামাশা করে টাকা পয়সা তোলা, এগুলো সুন্নতের খেলাফ। আপনি টাকা পয়সা তুলবেন, সমাজে সবার সাথে যোগাযোগ করে তোলেন, কিন্তু ওয়াজ মাহফিলের মধ্যে কোরআন এবং সুন্নার আলোচনা হবে সেগুলো বাদ দিয়ে দেখা যায় খালি মারহাবা, চিৎকার, তামাশা, টাকা তোলা। এইভাবে ওয়াজ মাহফিল গুলো আমরা সুন্নতের পদ্ধতি থেকে এত্তেবাই সুন্না থেকে সরে গেছি, এই জন্য আজকে হাজার হাজার মাহফিল হয়, মানুষ হেদায়ত পায় না। আগে ওয়াজ হয়তো কম, আমল হইতো বেশি, হেদায়ত হইতো বেশি, এখন ওয়াজ বাড়ছে কিন্তু হেদায়ত কমে গেছে, আমল কমে গেছে। সারা রাত ওয়াজ, ফজরে মুসল্লি একজনও বাড়ে না। আজকে যে মুসল্লি কালকে ওই পরেও ওয়াজের পরেও একই মুসল্লি, একজনও বাড়ে নাই। কারণ হলো বক্তারও এখলাস নাই, শ্রোতারও এখলাস নাই। এখলাসের নিয়তে বক্তা বলতেও আসে নাই, শ্রোতা শুনতেও আসে নাই। বক্তা আসছে অনেকগুলো উদ্দেশ্য নিয়ে, প্রথমে তার বিশাল একটা ইনকাম, এখানে 50,000 টাকা, 1,00,000 টাকা, 50,000 টাকা দাওয়াত দেওয়ার সময় দিয়ে আসতে হয়, আর 50,000 টাকা এখানে আসলে দিয়ে আসতে হয়, হেলিকপ্টার ভাড়া দিয়ে নিয়ে আসতে হয়। বক্তার উদ্দেশ্য হলো এখানে কিছু টাকা পয়সা ইনকাম করা, বক্তার উদ্দেশ্য হলো বিভিন্ন ভাবে আপনার সুরে সুরে বিভিন্ন ভাবে যখন বয়ান করবে মানুষ বলবে যে আল্লাহ একবার, কত বড় বক্তা, কি সুরে ওয়াজ করছে, মানুষের চোখের পানি ফেলাই দিছে, মানুষ একবারে কান্নায় ফেলছে, মানুষের একবারে ইয়া করে ফেলছে, বাস। তাহলে বক্তার আর ডিমান্ড বেড়ে যাইব, বক্তার ওয়াজ বেড়ে যাইব, এখলাস নাই, আবার শ্রোতারও এখলাস নাই। শ্রোতা কোরআন সুন্নাহ শোনার জন্য বসে না, বসছে অন্য অন্য উদ্দেশ্য নিয়ে, কিছুক্ষণ গান গাইব, কিছুক্ষণ নাচবো, কিছুক্ষণ বিভিন্ন চিত্ত বিনোদনের কথা বলবো, শ্রোতারও এখলাস শেষ, বক্তারও এখলাস শেষ, মাঝখানে কোন এটা বেহুদা টাকাগুলো খরচ হয়েছে, কোন হেদায়েতের কোন আমলের কিছুই হয়নি। এজন্য সুন্নতের বাহিরে গিয়ে যত কাজ করা হবে কোনোটা ফল হবে না। সব কিছুর মূল, হেদায়েতের মূল জায়গা হলো সুন্নাহ, এত্তেবাউস সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জীবনের সর্বক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমস্ত আমলের ক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে সুন্নতের এত্তেবা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত বেদাত থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে সকল প্রকার বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ইসলামী জলসাকে কবুল ও মঞ্জুর করে নিন। এই ইসলামী জলসার মধ্যে যত ভাই বোন বিভিন্নভাবে শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সকল সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন।